গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর কালীর খামার কঞ্চিবাড়ি এলাকায় অবস্থিত বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত প্রথম ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসার সম্মানিত আইম্মাই মাসাজিদ এবং সম্মানিত ওলামাই কেরাম অত্র এলাকার আমার সম্মানিত মুরব্বিয়ান এজাম আমার অত্যন্ত আদরের স্নেহের মহব্বতের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সুন্দরগঞ্জের বাইতুল হক জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এই ওয়াজ মাহফিলে সলাতুল আসরের পর থেকে শুরু করে সম্মানিত ওলামায়ে কেরামদের কাছ থেকে কোরআন ও সুন্নাহ ভিত্তিক আলোচনা শোনার পরে এই পর্যায়ে এসে আমি আপনাদের এই এলাকার এতগুলো দিনদার সলহীন মুমিন ভাইদের চেহারার দিকে তাকানোর এবং কোরআন সুন্নাহ থেকে দুই একটি কথাবার্তা বলার এবং আপনাদেরকে ধৈর্য ধরে শোনার এখানে বসার যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন সেই মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য কোটি কোটি প্রশংসা এজন্য যে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বাংলাদেশের মতো একটি মুসলিম দেশে জন্মগ্রহণ করার পরে এই গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার এই পল্লীতে এই গ্রামে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মাহফিল আয়োজন করা হয়েছে এবং সেখানে আমাদেরকে আল্লাহ পাক এত সুন্দর একটি প্যান্ডেলের নিচে বসে কথা বলার এবং শোনার এবং অনেক অপপ্রচার ডিঙ্গিয়ে এই মাহফিল পর্যন্ত আসার যেই রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আবারও শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাই ও বোনেরা আমাদের আরেকজন সম্মানিত শায়খ আছেন শায়খ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানি হাফেজাহুল্লাহ বারাকাল্লাহু তাআলা ফি ইলমিহি ওয়া আমালিহি ওয়া হায়াতিহি তিনি ইনশাআল্লাহ কিছুক্ষণ পরেই আমাদের মাঝে আসবেন কোরআন এবং সুন্নাহ থেকে অনেক সুন্দর বয়ান পেশ করবেন। তার আগে আমি অল্প কিছু কথাবার্তা আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি ইতিপূর্বে আপনাদের সুন্দরগঞ্জে কোনো মাহফিলে আর আলোচনা করি নাই, এমনিতে আমার ইউনিভার্সিটির কাজে এই সুন্দরগঞ্জ উপজেলায় আরো অনেকবার এসেছি। গাইবান্ধা জেলার অন্য উপজেলায় ওয়াজ মাহফিলে আলোচনা করেছি, সুন্দরগঞ্জে আজকে প্রথম আমার আলোচনা। সুন্দরগঞ্জকে আমি ছাত্র জীবন থেকে চিনি, আমার একজন প্রসিদ্ধ মহব্বতের ওস্তাদ ছিলেন, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়ার আরবি ভাষা ও সাহিত্য বিভাগের সম্মানিত প্রফেসর ছিলেন, আমাদের খুব প্রিয় ওস্তাদ ছিলেন প্রফেসর ডক্টর আভম মুখলেসুর রহমান রাহেমাহুল্লাহ। তিনি মারা গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। সেই ওস্তাদের বাড়ি এই সুন্দরগঞ্জ উপজেলায়। তো সে সময় থেকে ওস্তাদের মুখে আপনাদের এই সুন্দরগঞ্জের অনেক ঘটনা অনেক আলোচনা শুনেছি। সুন্দরগঞ্জ নামটা যেমন সুন্দর, এখানকার মানুষগুলো সুন্দর। এখানে কোনো কালো মানুষ নাই। আছে আপনাদের এলাকায় কালো মানুষ আছে না? সবাই বলে না দেখি, কালো মানুষ আছে নাই? উপরে দিয়ে রংটা কালো হইলেও এই এলাকার ভাই বোনদের অন্তরগুলা খুব সুন্দর। মানুষ শুধু রঙের দ্বারা সুন্দর হয় না, মানুষ সুন্দর হওয়ার জন্য দেখবেন বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, হয় না? দেখছেন নেই? দেখলেও এখন কয় না, চুপ করে রয়েছে। আবার হুজুরে মনে করিব যে সুন্দরী প্রতিযোগিতা দেখছে, গুনার কাজ করছে, এই জন্য দেখিও কয় না। সুন্দরী প্রতিযোগিতা হয় না সেখানে? কিন্তু যারা সুন্দরী নির্বাচিত হয় বিশ্বের মধ্যে, এদের শর্ত কিন্তু রংটা ধবধবে সাদা হইতে হবে, এটা শর্ত না। অনেক কালো কিন্তু বিশ্ব সুন্দরী হয়, বুঝতে পারছেন? রংটা কালো কিন্তু বিশ্ব সুন্দরী, কারণ মানুষের সুন্দর অসুন্দর এটা শুধু রং দিয়ে নির্বাচিত হয় না, এটা মানুষের গুণাবলী দিয়ে, মানুষের অন্যান্য কার্যক্রম দিয়ে বোঝা যায় যে মানুষটা সুন্দর নাকি অসুন্দর। সাদা দিনের মানুষ নাম শুনছেন? সাদা মনের মানুষ নাম শুনছেন না? ওরে এই এলাকার বাইরে রাগ করছে মনে হয়, কি আমার সাথে রাগ করছেন নাকি? তো কথাবার্তা বলেন না যে, নাকি শীত বেশি? আজকে তো শীতও কম, তাহলে আমি যা জিজ্ঞাসা করি একটু কথা বলবেন। এটা তো আমাদের একটা ক্লাস, কোরআন সুন্নার ক্লাস। তো ক্লাসে যদি জিজ্ঞাসা করলে কথা না বলে তো ক্লাস হবে কেমনে? আমার ক্লাস আমার কথা বুঝতেছেন কিনা এটা তো রিপ্লাই দিতে হবে, জবাব দিতে হবে, তাহলে আমি বুঝবো যে আমার কথা আমার ভাইয়েরা বুঝতেছেন। সাদা মনের মানুষ, সাদা মনের মানুষ মানে মনটা সাদা, উপরের রংটা কালো হইতে পারে, হইতে পারে না? এজন্য সুন্দর মানে খালি উপরে ধবধবে সাদা না। অনেক মানুষ আছে, অনেক ভাই বোন আছে, উপরে খুব সাদা ভিতরে খুব কুচকুচে কালো, আছে না? আবার অনেক ভাই বোন আছে উপরে কালো রংটা কিন্তু মনটা খুব সুন্দর, মানুষকে মহব্বত করে, মানুষকে ভালোবাসে, মানুষের মধ্যে হিংসা নাই, বিদ্বেষ নাই, মানুষকে সম্মান করে, আচার আচরণ সুন্দর, সব সুন্দর, আমল আখলাক সুন্দর। আমরা ছোটবেলায় এক মাহফিলে গেছি, আমাদের এলাকা, আমাদের এলাকা হইল ফেনী জেলায়। তো একজন বক্তা ছিলেন, মারা গেছেন উনি, মাওলানা ফজলুর রহমান বুলবুলি। তা আমাদের এলাকায় অনেক ভাইয়ের নাম থাকে কালামিয়া, কালামিয়া আপনাদের এলাকায় আছে না? আমাদের এলাকায় কালামিয়া নাম রাখে। তো ফজলুর রহমান বুলবুলি সাহেব তিনি ধান কালেকশন করতেন, মানে এই ধানের সিজন আসলে ওয়াজ মাহফিলে টাকা তুলতেন, ধান তুলতেন মাদ্রাসার জন্য, মসজিদের জন্য। তো তার ওয়াজটা ভিন্ন ধরনের ছিল। তা আমরা ছাত্র ছিলাম তখন, তখন ওয়াজগুলো মুখস্থ করে ফেলতাম। তো উনাকে কোন কালামিয়া যদি দান দিতেন বা টাকা দিতেন তো উনি দোয়া করতেন কি, আল্লাহ তুমি কালামিয়ারে লাল মিয়া বানাই দিও গো। উনার ওয়াজ ছিল এরকম, এই স্টাইলের। তো দোয়াটা করতেন, আল্লাহ তুমি কালামিয়ারে লাল মিয়া বানাই দিও গো। তা এখন কালা মিয়া নাম, কিন্তু আমল আখলা খুব সুন্দর। আবার একজনের নাম লাল মিয়া, আমার নানার নামও ছিল লাল মিয়া, কিন্তু আমার নানার মতো কালো মানুষ খুব কম ছিল, রংটা খুব কালো, কিন্তু নাম ছিল লাল মিয়া। তাহলে আমি যে কথাটা বলতেছিলাম, আমার ভাইয়েরা, সুন্দর শুধু রং দিয়ে না, আল্লাহ সুবহানাহু তাআলার কাছেও সুন্দর খালি রং দিয়ে হয় না। আল্লাহর কাছে সুন্দর ওই মানুষটা যে মানুষটার ভিতরে তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই মানুষটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানিত, যেই মানুষটার মধ্যে বেশি তাকওয়া আছে। সুবহানাল্লাহ, আল্লাহ পাক কালো আর সাদা রং দেখে দেখে সম্মানিত আর মহব্বতের নির্বাচিত করেন না। কি দিয়ে নির্বাচিত করেন? তাকওয়া দিয়ে। এই জন্য আমি প্রথমে আপনাদেরকে আমি মোবারকবাদ জানাই যে সুন্দরগঞ্জের মানুষ আপনারা, আপনাদের উপরে কালো হোক আর সাদা হোক, মনগুলা অনেক সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক এই এলাকার ভাই বোনদের অন্তরগুলাকে তাকওয়া দিয়ে, বিশুদ্ধ ঈমান দিয়ে, বিশুদ্ধ আমল দিয়ে, শিরক মুক্ত তাওহীদি ঈমান দিয়ে, বেদাত মুক্ত সুন্নতি আমল দিয়ে আল্লাহ পাক এই ভাই বোনদের অন্তরগুলাকে আরো সুন্দর বানিয়ে দিক। সকলে বলে আমিন। আমার সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ পাক পৃথিবীতে যত মাখলুকাত বানাইছেন সবচেয়ে সুন্দর বানাইছেন কাদেরকে? যে লাকাদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে যত মাখলুকাত যত সৃষ্টি আমি বানিয়েছি, এদের মধ্যে সবচেয়ে আহসান সবচেয়ে সুন্দর করে বানিয়েছি আমি মানুষকে। সুবহানাল্লাহ, মানুষ হলো সবচেয়ে সুন্দর আকৃতির গঠনের মানুষ। সেই সুন্দর মানুষগুলো সুন্দর হয় কখন? যখন মানুষগুলোর ঈমানটা হবে সুন্দর, আমলটা হবে সুন্দর। মানুষটা অনেক সুন্দর, কিন্তু ঈমানটা ঠিক নেই, বিশুদ্ধ নেই। আপনার আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনছেন, মুনাফেকের নেতা, মুনাফেকের লিডার। এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো সুন্দর মানুষ, লম্বা স্বাস্থ্যবান সুন্দর গঠনের মানুষ মদিনার মধ্যে খুব কম ছিল। কিন্তু এত সুন্দর হয়ে লাভ কি হয়েছে? এত সুন্দর হওয়ার পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুব্বা মোবারক পাওয়ার পরেও এই আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী। কারণ কি? ঈমানটা বিশুদ্ধ ছিল না, ঈমানের ভিতরে নেফাক ছিল, মুনাফেকি ছিল। এজন্য এত সুন্দর মানুষও জাহান্নামে যাবে। আবার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন মুয়াজ্জিন ছিলেন, মসজিদে নববীতে দুইজন, মসজিদে হারামে একজন, মসজিদে কুবা একজন। এই চার মুয়াজ্জিনের একজন মুয়াজ্জিন হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আফ্রিকার ইথিওপিয়া থেকে, হাবশা থেকে আসছেন, কুচকুচে কালো, বডিটা রংটা একেবারে কুচকুচে কালো, যেটা আমাদের বাংলাদেশে এত কালো মানুষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে এসে বললেন, বেলাল, জান্নাতের ভিতরে আমার সামনে দিয়ে কে যেন টপ টপ করে হাঁটতেছিল। সুবহানাল্লাহ, আমি জান্নাতের ভিতরে মানুষটাকে দেখি না, কিন্তু মানুষটার জুতার পায়ের আওয়াজ শুনি। জিব্রিল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলাম, আমার সামনে দিয়ে দিয়ে জান্নাতের ভিতরে হাঁটে যে মানুষটার পায়ের আওয়াজ শুনি, কিন্তু মানুষটারে দেখি না, মানুষটাকে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইনি হলেন আপনার মসজিদের মুয়াজ্জিন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এই কালো মানুষটা যেই মসজিদের ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মসজিদের মুয়াজ্জিন বেলাল। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে দিয়ে হাঁটে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ও বেলাল, তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার এত মর্যাদা বাড়াই দিছেন? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতবার আমি ওযু করি ততবার আমি দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। যতবার ওযু করি ততবার দুই রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি। এই নামাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বেলাল রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা কোথায় পৌঁছায় দিয়েছেন? সুবহানাল্লাহ। তাহলে কালো মানুষ কুচকুচে কালো, কিন্তু ইমানটা বিশুদ্ধ, আমলটা বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত মর্যাদাবান বানাইছেন। আরেকটা সুন্দর সুঠাম দেহের মানুষ আব্দুল্লাহ ইবনে উবাই, সেই আব্দুল্লাহ ইবনে উবাই এত সুন্দর হওয়ার পরেও মুসলমানও দাবি করত, বাহ্যিকভাবে সে মুসলমানও ছিল, কিন্তু ইমানটা বিশুদ্ধ না হওয়ার কারণে সে আব্দুল্লাহ ইবনে উবাই কোথায়? জাহান্নামে। তাহলে ভাইরা বোনেরা আমার, সুন্দর হওয়া কালো হওয়া মূল বিষয় নয়, মূল বিষয় সুন্দর হইতে হইলে ইমানটা বিশুদ্ধ হইতে হবে, আমলটা বিশুদ্ধ হইতে হবে। এই বাইতুল হক জামে মসজিদ আলহামদুলিল্লাহ, এই এলাকায় আরো অনেকগুলো মসজিদ আছে আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশ মসজিদের শহর, মসজিদের নগরী, মসজিদের দেশ, পুরা আল্লাহর জমিনেই মসজিদ। তবে সেখান থেকে বাংলাদেশে আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ মসজিদ, 3 লক্ষের উপরে মসজিদ আছে। সুবহানাল্লাহ। 3 লক্ষ মসজিদের মধ্যে থেকে একটা মসজিদ হলো বাইতুল হক জামে মসজিদ। সব মসজিদ গুলাই সুন্দর, সব মসজিদ গুলাই আল্লাহর মসজিদ। মসজিদ কার? কোন মসজিদের ব্যক্তি মালিকানা আছে? আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল জিনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলোর মালিকানা হলো একমাত্র আল্লাহর। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, খবরদার আল্লাহর মসজিদে আল্লাহর সাথে অন্য কাউকে ডাকিও না, শেরেক করিও না। আল্লাহর মসজিদে শুধু আল্লাহকেই ডাকবা, অর্থাৎ আল্লাহর মসজিদের মাধ্যমে তাওহীদের ডাক আসবে, আল্লাহর একত্ববাদের ডাক আসবে। তাহলে এই এলাকায় যত মসজিদ আছে সবগুলা কার? একমাত্র আল্লাহর, আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ। সেখান থেকে একটা মসজিদ হলো বাইতুল হক জামে মসজিদ। তবে বাইতুল হক জামে মসজিদের আলাদা বৈশিষ্ট্য হলো সুন্দরের মধ্যে তুলনামূলক আরো সুন্দর। একটা হলো, এখন তো সবাই ইংরেজি বুঝেন, সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, এখানে অসংখ্য কিশোর যুবক বসছেন, গুড বেটার মাশাআল্লাহ। আমি বলার আগে বলে ফেলছি, দেখেন ইংরেজিতে কত পণ্ডিত, গুড বেটার বেস্ট। একটা হলো গুড, গুড মানে কি? ভালো। বেটার মানে আরো ভালো, বেস্ট মানে একেবারে ভালো। তাহলে আমরা সব সময় কি করি? গুড থেকে বেটার খুঁজি, বেটার থেকে বেস্ট খুঁজি। বাজারে একটা জিনিস কিনতে গেলে তুলনা করি আমরা, এই কোম্পানিরটা কিনবো না এই কোম্পানিরটা কিনবো, এইটা কিনবো না এটা কিনবো। কেন তুলনা করি? সব সময় আমরা চেষ্টা করি যে আমি গুড়ের মধ্যে থেকে বেটারটা নিব, বেটারের মধ্যে থেকে বেস্ট পাইলে আমি বেস্টটা নিব। তাহলে সুন্দর সবগুলাই বাজারে যত জিনিস আছে সবগুলাই সুন্দর, কিন্তু সুন্দরের মধ্যে থেকে আমরা আরেকটু সুন্দর খুঁজি, আরেকটু সুন্দর খুঁজি। আল্লাহর মসজিদ জমিনে সবগুলা সুন্দর, সব মসজিদের মর্যাদা সমান, শুধুমাত্র তিনটা মসজিদ ছাড়া। একটা মসজিদে হারাম, একটা মসজিদে নববী, আরেকটা মসজিদে আকসা। এই তিন মসজিদের আলাদা মর্যাদা, আলাদা সম্মান। এর বাহিরে আল্লাহর জমিনে যত মসজিদ আছে সকল মসজিদের মর্যাদা সমান। তবে এই মসজিদগুলোর মধ্য থেকে বর্তমানে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেকগুলো মসজিদ আছে, পাল্টাই দেন, অনেকগুলো মসজিদ আছে যে মসজিদগুলোতে কালক্রমে, কালের পরিক্রমায় বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে বেদাত ঢুকে গেছে মসজিদগুলোতে। মসজিদে অনেক বেদাতি কর্মকাণ্ড হয়, সুন্নতের খেলাফ, সুন্নতের বিপরীত কর্মকাণ্ড হয়। কারণ আমাদের এই দেশে শিরকের লীলাভূমি, বেদাতের লীলাভূমি, শিরিক আর বেদাতে বরফুর পুরা জমিন। সুতরাং বাহিরে যদি শেরেক বেদাত থাকে তো এগুলো পর্যায়ক্রমে, ভিতরের মানুষ তো বাহিরের মানুষ এগুলাই, মসজিদের ভিতরের মানুষ একগুলা, বাহিরে কি আরেকগুলা নাকি? যেগুলা বাহিরের মানুষ এগুলোই তো মসজিদে ঢুকি। তো সুতরাং বাহিরের রোগগুলা আস্তে আস্তে মসজিদের ভিতরেও ঢুকে। বাহিরে যখন শেরেক বেদাতের বিস্তার ঘটে তখন এই শেরেক বেদাত গুলো পর্যায়ক্রমে আস্তে আস্তে, আমরা যে মানুষগুলো মসজিদে ঢুকি আস্তে আস্তে শেরেক বেদাত গুলো মসজিদেও ঢুকে। এজন্য অনেক মসজিদ আজকে আল্লাহর ঘরে শেরেক হয়, আল্লাহর ঘরে বেদাত হয়। আলহামদুলিল্লাহ এই বাইতুল হক জামে মসজিদ প্রতিষ্ঠা করা হয়েছে শেরেক এবং বেদাত মুক্ত ঈমান এবং আমলের দাওয়াতের উদ্দেশ্যে। মূল উদ্দেশ্য এই মসজিদের মূল মাকসাদ যে এখানে শেরেক মুক্ত তাওহিদি ঈমান শিখানো হবে, বেদাত মুক্ত সুন্নতি আমল এখানে করা হবে এবং সুন্নতের দিকে মানুষকে দাওয়াত দেওয়া হবে। এই উদ্দেশ্যেই বাইতুল হক জামে মসজিদের প্রতিষ্ঠা। এই মসজিদ এবং এই মসজিদের মুসল্লি এবং এই গ্রামের মানুষ সকলেই তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। কি বলেন, আপনারা শিরকের পক্ষে আছেন না বেদাতের পক্ষে? তাহলে আমরা সবাই গ্রামের মানুষ একমত, আমরা সবাই কিসের বিরুদ্ধে? শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে। পক্ষে কিসের? তাওহীদের এবং সুন্নতের। তাওহীদের পক্ষে, সুন্নতের পক্ষে। তাওহীদ আছে যেখানে, আমরা আছি সেখানে, সুন্নত আছে যেখানে, আমরা আছি সেখানে, শেরেক আছে যেখানে, আমরা নাই সেখানে, বেদাত আছে যেখানে, আমরা নাই সেখানে। এজন্য আমাদের একটা উপাধি আছে, আমরা হইলাম লা শিরকি লা বেদাতি। আমরা কি? লা শিরকি লা বেদাতি। আমরা শেরেকের বিরুদ্ধে শেরেক পছন্দ করি না এবং বেদাত পছন্দ করি না। এজন্য আমাদের উপাধি হলো লা শিরকি লা বেদাতি। তবে এই শিরক এবং বেদাতকে আমরা উচ্ছেদ করতে চাই, দূর করতে চাই দাওয়াতের মাধ্যমে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে, মানুষের মন মস্তিষ্কে চিন্তাধারায় পরিবর্তনের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, কোন প্রকারের বল প্রয়োগের মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে নয়, সন্ত্রাসবাদের মাধ্যমে নয়। আমাদের দাওয়াত হবে শান্তিপূর্ণ, কোরআন সুন্না দিয়ে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে শিরিক এবং বেদাতকে আমরা এই বাংলার জমিন থেকে দূর করতে চাই। আমরা কোন মাজহাবের বিরুদ্ধে না, এই কথা পরিষ্কার থাকা দরকার। আমরা কোন মাজহাবের বিরুদ্ধে দাওয়াত দিই না। আজ পর্যন্ত বাংলার জমিনে কোনো জায়গায় আমরা মাজহাবের বিরুদ্ধে দাওয়াত দিই না। মাজহাব বিরোধী দাওয়াত আমাদের মাকসাদ না, উদ্দেশ্য না, বরং মাজহাবের নামে যে সকল শিরিক এবং বেদাত প্রচলিত সমাজে সেগুলোর আমরা বিরোধী, কিন্তু হানাফি মাজহাবের আমরা বিরোধী না। আমরা চার মাজহাবের পক্ষে এবং চার মাজহাবকে আমরা পূর্ণাঙ্গ রূপে অনুসরণ করার জন্য চেষ্টা করি। মাজহাবের দোষ কি? মাজহাব তো আল্লাহর নিয়ামত, কারণ মাজহাবের মাধ্যমে কোরআন এবং সুন্নাকে আমল করাকে গবেষণা করে আমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। তা আমরা কেন কোন দুঃখে মাজহাবকে দূর করার জন্য মাজহাব বিরোধী কথা বলবো? বরং আমরা চার মাজহাবকে সম্মান করি, চার মাজহাবের আইম্মায়ে কেরামদেরকে সম্মান করি এবং চার মাজহাব অনুযায়ী আমল করার জন্য চেষ্টা করি। আমাদের কোনো আমল চার মাজহাবের বাহিরে নাই। রাফলি আদায় করা, এটা কি চার মাজহাবের ভিতরে আছে কি নাই? রাফলি আদায় না করা চার মাজহাবে আছে? আছে, কয় নাই? আছে। রাফলি আদায় করাও চার মাজহাবের ভিতরে আছে, রাফলি আদায় না করাও চার মাজহাবের মধ্যে আছে। আমিন সশব্দে বলাও চার মাজহাবের মধ্যে আছে, আমিন নিঃশব্দে বলাও চার মাজহাবের ভিতরে, হাত বুকে বাঁধাও চার মাজহাবের মধ্যে আছে, নাভির নিচে বাঁধাও চার মাজহাবের মধ্যে আছে। কিন্তু নামাজ না পড়া, এটা চার মাজহাবে আছে? কোন একটা মাজহাবে আছে যে নামাজ পড়া লাগবে না? নামাজ না পড়েও জান্নাতে যাওয়া যাবে, নামাজ না পড়লেও ঈমান মজবুত থাকবে, এটা কোন মাজহাবে আছে? হানাফি মাজহাবে আছে? শাফি মাজহাবে আছে? মালিকি মাজহাবে? হাম্বলি মাজহাবে? তাহলে যে সমস্ত ভাই বোনেরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কোন মাজহাবের অনুসারী বলেন? তারা লা মাজহাবি। তারা কি? লা মাজহাবি। তাদের কোনো মাজহাব নাই। তারা হানাফি মাজহাব অনুসরণ করেন না, শাফি মাজহাব অনুসরণ করেন না, মালিকি মাজহাব অনুসরণ করেন না, হাম্বলি মাজহাব অনুসরণ করেন না। কারণ প্রত্যেকটা মাজহাবে বলা হয়েছে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ পড়া ফরজে আইন। তাহলে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না, তারা কোনো মাজহাবে মানে না। আর যারা নামাজ পড়েন তারা প্রত্যেকেই মাজহাবি, প্রত্যেকের নামাজের পদ্ধতি মাজহাবের ভিতরে আছে। এই জন্য আমার ভাইয়েরা, যারা নামাজি তারা কখনো লা মাজহাবি হইতে পারে না। যারা নামাজ পড়েন না তাদের কোনো মাজহাব নাই, তারা লা মাজহাবি। এই জন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, কোন ব্যক্তির ব্যাপারে, কোন মানুষের ব্যাপারে কুধারণা পোষণ করা, এটা কবিরা গুনাহ, হারাম। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাদাজ-জন্নি ইসমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, খবরদার নিজেদেরকে কুধারণা পোষণ করা থেকে বাঁচিয়ে রাখো। কারণ কুধারণা পোষণ করা গুনাহ, কবিরা গুনাহ। অনেক সময় আমাদের মধ্যে একটু দেখা যায়, যখন আমরা শিরকের বিরুদ্ধে কথা বলি, বেদাতের বিরুদ্ধে কথা বলি, তো কিছু কিছু নতুনত্ব দেখা যায়। যখন আমরা ওলামায়ে মদিনাকে অনুসরণ করি, তো সমাজ থেকে একটু ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রম দেখা গেলে অনেকে বিভিন্ন ধরনের সন্দেহ করে, এটা সন্দেহ করাটাই স্বাভাবিক, এটা দোষের কিছু না। কারণ এই বাংলাদেশে সুন্দরগঞ্জের মানুষ সারা জীবন দেখে আসছে একরকম, এখন হঠাৎ করে যদি একটু ভিন্ন রকম দেখে, তো সুন্দরগঞ্জের মানুষের সন্দেহ হবে না? সুন্দরগঞ্জের মানুষ কেন, মঙ্গল গ্রহের মানুষ হলেও সন্দেহ হবে, কি বলেন? আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী পূর্বপুরুষ দেখে আসতেছি, চল্লিশা করে মানুষ মারা গেলে ষাট দিনের দিন খাওয়া দাওয়া, দশ দিনের দিন খাওয়া দাওয়া, চল্লিশ দিনের দিন খাওয়া দাওয়া করেনি আপনাদের দেশে? সারা জীবন দেখে আসছি, দোকান উদ্বোধন করতে হলে মিলাদ, বাড়ি উদ্বোধন করলে মিলাদ, ঘর উদ্বোধন করলে মিলাদ, আরো যা যা বললাম না সব উদ্বোধন করতে মিলাদ। এখন হঠাৎ করে যদি কয় না শুনেন এগুলা করলে সুন্নতের খেলাপ, তো এটা ব্যতিক্রম মনে হচ্ছে না? সারা জীবন শুনে আসছি নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা সালাসা খামসা সিত্তা। এখন হঠাৎ করে যদি আপনি বলেন না ভাই এগুলো বলার দরকার নেই, ব্যতিক্রম মনে হচ্ছে না? বাপদাদা সুদ্ধ গোষ্ঠী মুক্তবে সারা জীবন গেছে এগুলো মুখস্থ করতে করতে, আর কিছু শিখি আর না শিখি, এইটা মুখস্থ করতে তো দীর্ঘ সময় কাটছে। খালি কত বাইরে দেখি যে নিয়ত বাচ্চা আল্লাহ একবার আবার ছেড়ে দিছে, কি ব্যাপার ভাই ছেড়ে দিচ্ছেন কেন? কয় সালাসার জায়গায় আরবা বলি ফেলছি, এজন্য ছেড়ে দিছে আবার। মানে মাগরিবের তিন রাকাত পড়বো তো সালাসার জায়গায় আরবা বলি ফেলছে, এজন্য আবার ছেড়ে দিছে। তাহলে এইরকম যখন মানুষ একটু ব্যতিক্রম দেখে, আজকে যে আপনারা মাহফিলে আসছেন নিয়ত করে আসছেন না, কিভাবে নিয়ত করছেন বলেন দেখি? নাওয়াইতুয়ান আযহাবা ইলাল মাহফিল ফি মসজিদে বাইতিল হক, এভাবে নিয়ত করে আসছেন না? তাহলে তো সওয়াবে পাইবেন না, বরবাদ, নিয়তে হয় নাই মিয়া। তো নিয়ত না হলে সওয়াব পাইবেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিই মা নাওয়া, প্রত্যেকটা আমলের সওয়াব নির্ভর করে নিয়তের উপরে। তা আপনি নিয়তে করেন নাই, নিয়ত করছেন? নিয়ত করছেন, নিয়ত পড়েন নাই। নিয়ত কি করছেন? নিয়ত করে বাড়ি থেকে রওনা দিছেন, আজকে বাইতুল হক মসজিদের উদ্যোগে এই উত্তরকালীর খামারে এখানে মাহফিলে আসবেন, নিয়ত করে বাইরেছেন না? এটাই নিয়ত। নাওয়াইতুয়ান আযহাবা ইলাল মাহফিল, এটা পড়া জরুরি না, নিয়ত করা জরুরি, নিয়ত পড়া জরুরি না। সমস্যা হয়েছে এই জায়গায়, যখন আপনি কাউকে বলবেন যে ভাই নাওয়াইতুয়ান পড়া লাগবে না, দেখো দেখো দেখো নিয়তে বন্ধ করে দিছে। আরে বাপ দাদা চোদ্দ গোষ্ঠী নিয়ত করি আছে, এখন নতুন নতুন হুজুর বাইরেছে, নতুন নতুন কথা বাইরেছে, কয় নিয়তে লাগবে না, নিয়ত লাগবে না, কে কইছে? নিয়ত অবশ্যই লাগবে, নিয়তটা করতে হবে, নিয়ত পড়তে হবে না। এবং এটা হানাফি মাজহাবের মাসালা, হানাফি মাজহাবের কোন ফেখার কিতাবে নিয়ত নাই। নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা, এটা হানাফি মাযহাবের কোন ফিকার কিতাবে নাই, এটা হানাফি মাযহাবে নাই, হানাফি মাযহাবের নামে প্রচলিত। এখন আপনি এটার ব্যাপারে বলতে গেলে কয় ওই যে দেখো হানাফি মাযহাব মাযহাব বিরোধী কথা কইতেছে, এটা মাযহাবের নামে চলতেছে, মাযহাবের নামে ভুয়া জিনিস ঢুকছে, এটা হানাফি মাযহাবের জিনিস না। এরকম মিলাদ হানাফি মাযহাবের জিনিস না, হানাফি মাযহাবের কোন কিতাবে এই বালাগালুলা বিকামালিহি নাই। হানাফি মাযহাবের যতগুলো কিতাব আছে কোন কিতাবের মধ্যে বালাগালুটা থাকবো কোথা থেকে? আবু হানিফা রহমতুল্লাহ কোন যুগের আর শেখ সাদী রহমতুল্লাহ কোন যুগের? তো শেখ সাদীর কবিতা তো আবু হানিফা রহমতুল্লাহ পানে নাই। বর্তমানে আমাদের মিলাদ হয় না বালাগালুলা না পড়লে, কি বলেন? অথচ আহারে কত দুঃখের কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই মিলাদটা পাইলো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ জীবনে একবারও বালাগাল উলা বিকামালি পড়ার সুযোগ পান নাই। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ পান নাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ পান নাই, ইমাম শাফি রহমতুল্লাহ পান নাই, ইমাম মালিক রহমতুল্লাহ পান নাই। কত আফসোসের কথা, আমাদের কত সৌভাগ্য আমরা পাই গেছি নাকি? আমরা বালাগাল উলা পাই গেছি। তাহলে যে কথাটা বলতেছিলাম, এইগুলো হানাফি মাজহাবের নামে হানাফি মাজহাবের ভিতরে ঢুকছে, এগুলো সুন্নতের খেলাপ জিনিস, এজন্য এগুলোর ব্যাপারে বললে কোনো কোনো ভাই মনে করে যে মনে হয় হানাফি মাজহাবের বিরুদ্ধে কথা বলতেছে। এজন্য আমার ভাইয়ের আমি যে কথাটা বলতেছিলাম, কুধারণা পোষণ করা কবিরা গুনা। এরকম ব্যতিক্রম দেখলে সাথে সাথে আপনি কুধারণা করবেন না, কারণ কুধারণা করলে কি কথা কয় না, কবিরা গুনা। আপনি একজনকে দেখলেন বুকের উপরে হাত বাঁধছে, দেখার পরে আপনি কইলেন ও বুঝছি বুঝছি ও তো আহলে হাদিস, কি বলেন? আচ্ছা তো বাবিয়ে যে সারা বছর বুকের উপরে হাত বাঁধে, তো বাবিও তো আহলে হাদিস, কে কন? আমাদের আম্মারা, আমাদের খালারা, আমাদের বোনেরা যারা আছেন তারা হাত বাঁধে কোথায়? তারা তো সবাই আরো আগে আলে হাদিসই পড়েছে, আগে আপনার ঘর সামলান তারপরে বাইরে করবেন, কি বলেন? ঘরের খবর নাই, বাইরের খবর নাই, ঘরে আলে হাদিস ঢুকে গেছে, কি বলেন? আগে আপনার ঘরকে আলে হাদিস মুক্ত করেন, ঘরের আপনার ভাবিয়ে আপনার স্ত্রী আপনার মেয়ে সবাই বুকে হাত বাঁধতেছে, তাদেরকে আপনি আলে হাদিস করতেছেন না, বাইরে যায় একজনের দেখি কয় যে আলে হাদিস, আবার কয় কে কয়, কেউ কেউ কয় কাদিয়ানি, নাউজুবিল্লাহ কাদিয়ানি তো বললে উল্টা আল্লাহ মাফ করুক, কাদিয়ানিরা হাত বাঁধে নাভির নিচে। কাদিয়ানিদেরকে দেখছেন আপনারা কোনোদিন? কেউ দেখছেন এখানে? আমি নিজে কাদিয়ানিদের কেন্দ্রীয় অফিস, যেটা কেন্দ্রীয় মসজিদ ঢাকা বক্সিবাজারে, ওই মসজিদে গেছি, কাদিয়ানির আমির সাহেবের সাথে আমার কথা হয়েছে, দেখা হয়েছে, কাদিয়ানিদের সম্পর্কে জানার জন্য বইপত্র নিয়ে আসছি, পড়াশোনা করছি, যে কাদিয়ানিরা কি চায়, কি বলতে চায়, তাদের মাকসাদ কি, তারা কি ধারণা করে, তো কোনো কথা বলা যাবে না। আমি একজনকে পছন্দ করি না, তাই বলে যা ইচ্ছা তাই বলে দেওয়া যাবে না, বলতে হলে অথেন্টিক অরিজিনালি তাদের বইতে লেখা আছে ওই কথা বলতে হবে। তাদের ব্যাপারে স্টাডি করার জন্য আমি গেছি, তারা হাত বাঁধে কিন্তু নাভির নিচে। এখন আমি মসজিদে একজন ভাইকে দেখলাম যে নাভির নিচে হাত বাঁধছে, আমি যদি কে ভাই আপনি কি কাদিয়ানি নাকি, কি বলা যাবে? কারণ কাদিয়ানিও নাভির নিচে হাত বাঁধে, আর একজন বিশুদ্ধ আকিদার অধিকারী সুন্নি ভাই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী, তিনিও নাভির নিচে হাত বাঁধতে পারেন, কিন্তু হাত বাঁধা মিলে গেলে বলা যাবে না যে এটা কাদিয়ানি, এটা বলা যাবে না। এজন্য হাত বুকের উপরে তো বাবিরও বান্ধে, মহিলারও বান্ধে, আমাদের আম্মারও বান্ধে, আরেকজন বাঁধছে দেখে আপনি বলেন যে ও তো আলে হাদিস, ও তো কাদিয়ানি, ও তো অমুক, এগুলো হারাম, কবিরা গুনাহ হবে। একজন মুসলিমকে অপবাদ দেওয়া, মিথ্যা অপবাদ দেওয়া কবিরা গুনার চাইতে বড় গুনাহ। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এই জাতীয় অপবাদ দেওয়া থেকে বিরত থাকি। আমি প্রথমেই স্পষ্ট করেছি, বাইতুল হক জামে মসজিদ, এই মসজিদের উদ্দেশ্য হল মাজহাবের বিরোধিতা করা না, এটার উদ্দেশ্য হল শেরেক এবং বেদাত দূর করা, তাওহীদ এবং সুন্নাত প্রতিষ্ঠা করা। এজন্য এখানে এই মসজিদে আপনি নাভির নিচে হাত বাঁধি নামাজ পড়তে পারেন। মুসল্লি কখনো মসজিদ কমিটি বলে নাই যে আমাদের এখানে নাভির নিচে হাত বাঁধা যাবে না, বলছে না, বলেনি কখনো, এখানে বলে নাই যে আমি নাচতে বললে নামাজ পড়তে পারবেন না, এই কথা কিন্তু এই মসজিদ বলে নাই। এই মসজিদ কখনো বলে নাই রাবল ইয়াদান না করলে আপনি এই মসজিদে নামাজ পড়তে পারবেন না, এই কথা বলে নাই। হজে গেছেন কে কে এই এলাকার হাজি সাহেবদেরকে একটু দেখি, আলহামদুলিল্লাহ কয়েকজন আছেন, খুব কম। এই হাজি সাহেবেরা হজে গেলে দেখে আসছেন, এবং বর্তমানে তো আলহামদুলিল্লাহ ঘরে বসেই মক্কা মদিনার নামাজ দেখা যায়, দেখেন না? পাঁচ ওয়াক্ত নামাজ মক্কা মুকাররমারও মদিনা মুনাওয়ারারও, সেখানে দেখেন আল্লাহু আকবার। ইমাম সাহেব নামাজ পড়তেছে একরকম, মুসল্লিরা পড়তেছে কত রকমে, হাত কেউ এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ এখানে বানছে, কেউ বান্ধাই নেই, সারে দিছে। মক্কার ইমাম কখনো বলেন নাই যে খবরদার আমার মতো নামাজ না পড়লে কেউ এই দেশে আসিয়েন না, এখানে নামাজ পড়িয়েন না, বলছে মক্কার ইমাম। এটা ইসলামের একটা সৌন্দর্য, হাত বিভিন্ন জায়গায় বানবে, কেউ আমি জোরে বলবে, কেউ আসতে বলবে, কেউ রাপলিয়া দেন করবে, কেউ করবে না, এইগুলো 1400 বছর ধরে চলে আসা একটা লাভ, এটা আজকে নতুন তৈরি হয়নি। 1400 বছর ধরে হাজার হাজার ওলামায়ে কেরাম রাপলিয়া দেন করছেন, হাজার হাজার ওলামায়ে কেরাম করেন নাই, হাজার হাজার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমিন সশব্দে বলছেন, আবার লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম নিঃশব্দেও বলছেন। এগুলো যুগে যুগে চলে আসা একটা লাভ, এগুলো আজকের এই যুগে এসে সমাধান হয়ে যাবে না, এগুলো কেয়ামত পর্যন্ত চলতে থাকবে এই একটা লাভ। কিন্তু এই একটা লাভের কারণে মুসলিমে মুসলিমে দলাদলি করা যাবে না। আমি আর আপনি সবাই ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুসলিমে মুসলিমে ভাই। হাত বাঁধা দুই রকম হইতে পারে, রাপলিয়া দান হইতে পারে, নাও হইতে পারে, আমিন সশব্দে নিঃশব্দে হইতে পারে, কিন্তু আমার আর আপনার ভাতৃত্বের মধ্যে কোনো নষ্ট হবে না। আমরা এই গ্রামের মানুষ সবাই মুসলিমে মুসলিমে ভাই ভাই, বরং যারা নামাজি তাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনটা আরো মজবুত হবে। বেনামাজির থেকে নামাজির সাথে আমাদের ভাতৃত্বটা হবে কি বেশি। কিন্তু আমাদের সমাজে এখন দেখা যায় বেনামাজি ভাইয়েরা হানাফি সাজি বসে রয়েছে, আর নামাজি ভাইদেরকে একটু ব্যতিক্রম দেখলে এদেরকে আমরা লা মাজাবি বানাই দিছি। অথচ লা মাজাবি কে? যিনি নামাজ পড়েন না উনি মাজাব নাই, উনি হানাফি মাজাবের বাইরে। হানাফি মাজাব মানলে উনাকে নামাজ পড়তে বাধ্য হইতে হইতো। তাহলে আল্লাহর ঘরের ওই দৃশ্য, বিভিন্ন রকমে নামাজ পড়ে তাও ভাই ভাই মুসলিম একসাথে, এই দৃশ্য কি আমাদের বাংলাদেশে হইতে পারে না, সুন্দরগঞ্জে হইতে পারে না? ইনশাআল্লাহ এই দেশেও এই এলাকায়ও এই পরিবেশ কায়েম থাকবে, সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে আমরা যারা নামাজি আছি, তারা যে সকল ভাইয়েরা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে নামাজি বানানো যায় সেই দাওয়াত ও তাবলীগের কাজ করবো ইনশাআল্লাহ। এবং এই এলাকায় যত শেরেক আছে, যত বেদাত আছে, এগুলো কিভাবে দূর করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করব। এজন্য আমার সম্মানিত ভাই ও বোনেরা, আমি অল্প আলোচনা করব শেরেকের উপরে এবং বেদাতের উপরে। শেরেকটা কি, বেদাতটা কি? শেরেক করলে ক্ষতি কি, বেদাত করলে ক্ষতি কি? শেরেক আমরা সকলেই বুঝি কম বেশি। শেরেক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে, আল্লাহ সুবহানাহু তাআলার নাম ও গুণাবলীর মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক বসানো, ভাগ বসানো, এটার নাম শিরক। তাহলে সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। হয় নাই সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। একমাত্রটা বাদ দিয়ে দিছেন, এই জায়গায় মূল গণ্ডগোল, সব গণ্ডগোলের মূল সূত্রপাত এই জায়গায়। সমস্ত ক্ষমতার রুবুবিয়তের মালিককে? সকল এবাদত পাওয়ার একমাত্র মালিককে? একমাত্র থাকতে হবে। আল্লাহ পাক সূরা আল ফাতিহার মধ্যে শিখাইছেন, ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, দুই জায়গায় রাব্বুল আলামিন ইয়্যাকা ইয়্যাকা ব্যবহার করছেন। ইয়্যাকা মানে কি? একমাত্র। ইয়্যাকা মানে একমাত্র, যেখানে থাকবে সেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ থাকবে। একমাত্র যখন উঠে যাবে তখন সেখানে শিরক ঢুকে পড়বে। আমাদের বড় সমস্যা, মূল সমস্যা একমাত্র উঠে গেছে। এজন্য আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করছি, সকল ক্ষমতার মালিককে কয় আল্লাহ, একমাত্র বলেন নাই। এই একমাত্রটা রাখতে হবে মজবুত করে, এই একমাত্রটা আল্লাহর তাওহীদ। আর একমাত্র না থাকলে সেখানে আস্তে আস্তে শিরক ঢুকে পড়ে। শিরকটা খুব সূক্ষ্ম জিনিস। শিরক হলো অমাবস্যার রাত্রিতে কুসকুসে কালো পাথরের পাহাড়ে কালো রঙের সাপ। অমাবস্যার রাত, পাহাড়ের পাথরগুলো কুচকুচে কালো, সাপটার রঙও কালো। এই সাপ বাহির করা জটিল, খুব কঠিন। কারণ এই সাপ আপনি দেখবেন কেমনে, পাথরও কালো, সাপও কালো, রাত অন্ধকার। এই জন্য শিরকটা, এই বিষাক্ত সাপটা, এটা ইমানের ভিতরে ঢুকলে ইমানটাকে খাই ফেলায়, এটার বিষে ইমান নষ্ট হয়ে যায়। কিন্তু এটা সবাই চিনতে পারে না, বাইর করতে পারে না। আল্লাহর রহমত না হইলে, আল্লাহর বিরাট রহমত অনুগ্রহ না হইলে কোন লোক শিরক খুঁজে পায় না। শিরক সবচেয়ে বড় অপরাধ জমিনে, শিরকের মতো অপরাধ আর জমিনে কোনো গুনাহ নাই। সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম ছেলেকে বলতেছেন, ও বাবা, ও আমার ছেলে, খবরদার জীবনে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করিও না। ইন্নাস শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরক হলো জমিনের সবচেয়ে বড় জুলুম। শিরক হলো সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় জুলুম। শিরক এমন এক অপরাধ যে অপরাধের কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যায়। নামাজও পড়বেন, নামাজ বাতিল হয়ে যাবে, নামাজের কোনো ফজিলত পাবেন না। শিরকও করবেন, রোজাও রাখবেন, রোজার কোনো ফজিলত পাবেন না। শিরকও করবেন, জাকাতও দিবেন, জাকাতের কোনো ফজিলত পাবেন না। শিরকও করবেন, হজও করবেন, হজের কোনো ফজিলত লাভ করতে পারবেন না। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত নবীদেরকে আমি এই ওহি নাজিল করে বলে দিয়েছি, যদি আমি আল্লাহর সাথে শিরক করো তোমার সমস্ত আমল বরবাদ, তোমার সমস্ত আমল সব বরবাদ হয়ে যাবে। তাহলে শিরক করা যাবে না, শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। শিরকটা হলো মাইনাস, আমল হইল প্লাস। প্লাসে আর মাইনাসে কি হয়? ও আল্লাহ, দেখেন সুন্দরগঞ্জের ভাইয়েরা অঙ্ক কত এক্সপার্ট, অঙ্ক খুব ভালো। প্লাসে আর মাইনাসে কি? মাইনাস। তাহলে আপনি শিরকও করবেন, ইবাদতও করবেন, শিরক সব বরবাদ, আমল সব বরবাদ, মাইনাস হয়ে যাবে। শিরক করলে আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দেন। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি আমি আল্লাহর সাথে শিরক করবে, আমি আল্লাহ তার জন্য আমার জান্নাতকে হারাম করে দিই। আল্লাহর জান্নাত আল্লাহ পাক শিরক করলে হারাম করে দেন। আমাদের মহিলা প্যান্ডেলের ভিতরে জায়গার সংকুলন হচ্ছে না, আমাদের বোনেরা একটু সামনের দিকে চেপে বসেন, পিছনে যে বোনেরা আসতেছেন তাদেরকে একটু জায়গা করে দেন। আর আমাদের এই প্যান্ডেলে যারা আছেন তারা একটু সামনের দিকে চলে আসেন, অনেক ভাই মাঝখানে ফাঁকা রেখে পিছনের দিকে বসে আছেন, যারা পিছনের দিকে আসেন কষ্ট করে একটু আমার সামনের দিকে চলে আসেন। আমি প্রথমেই বলছি আপনাদেরকে দেখলে আমার অনেক লাভ, আমি আপনাদেরকে দেখবো আর সওয়াব পাবো, তা আপনারা আমার থেকে দূরে থাকবেন কেন? আমার সম্মানিত ভাইরা, তাহলে শেরেক করলে সমস্ত আমল বরবাদ, তাহলে শেরেক মারাত্মক জিনিস। কেয়ামতের ময়দানে আল্লাহ পাক ইচ্ছা করলে আমার আপনার সব গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ মাফ করবেন না। কোরআনে কারিমে কয়েক জায়গায় আল্লাহ পাক এই কথা বলছেন, ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিতে পারি, কিন্তু শিরকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না। শিরকের গুনাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তাহলে শিরক থেকে আমাদেরকে সব সময় 100 গজ দূরে থাকতে হবে। ট্রাকের পিছনে যদি লেখা থাকে 100 গজ দূরে থাকুন, লেখা থাকে না? এরকম শিরক থেকেও সবসময় 100 গজ দূরে থাকতে হবে। কাছে কিনারে দ্বারের কাছে যাওয়া যাবে না, এমন শেরেক চিনা লাগবো তো নাকি? শেরেকে চিনলেন না দূরে থাকবেন কেমনে? কয়েকটা শেরেকের বর্ণনা দিই আমরা। একটা শেরেক হলো আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে অন্যদেরকে ক্ষমতাশীল বানানো। রুবুবিয়তের মালিক, ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে কারিমের শত শত আয়াতে কারিমায় রাব্বুল আলামিন এই কথাটা বারবার বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাব্বুল আলামিন হলেন বরকতময়, তার হাতে সমস্ত ক্ষমতা, তিনি সকল ক্ষমতার মালিক। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সমস্ত সৃষ্টি জগতের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত সৃষ্টি জগৎকে হুকুম দেওয়ার, নির্দেশ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। যে আল্লাহ সবকিছুর মালিক, এবাদতের মালিকও একমাত্র সেই আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার মধ্যে অন্য কাউকে ক্ষমতাশীন বানানো, আল্লাহ রাব্বুল আলামিনের এবাদতের সাথে অন্য কারো এবাদত করা, এটাই হলো শিরক। তাহলে বলেন দেখি, আমার ভালো করার, খারাপ করার, কল্যাণ করার, অকল্যাণ করার মালিক কে? আবার কয় আল্লাহ? একমাত্র আল্লাহ। আমার ভালো করতে পারে একমাত্র আল্লাহ, আমার অকল্যাণও করতে পারে একমাত্র আল্লাহ, আমার বিপদ আপদ দিতেও পারেন একমাত্র আল্লাহ, আমার বিপদ আপদ দূরও করতে পারেন একমাত্র আল্লাহ। তাহলে দুনিয়ার কারো এই ক্ষমতা নাই, আমাকে বিপদ আপদ দিবেন, আমাকে আবার বিপদ আপদ থেকে বাঁচাইবেন। আমাকে রোগ দিতে পারে না দুনিয়ার কোনো শক্তি, আমার রোগ ব্যাধি শেফাও করতে পারে না দুনিয়ার কোনো শক্তি, আমার রোগ ব্যাধি দেওয়ার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আমার রোগ ব্যাধি সুস্থ করার মালিকও একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা বিভিন্ন জিনিসের ক্ষমতায় বিশ্বাসী। অনেক ভাইদেরকে দেখি পাথরের ক্ষমতায় বিশ্বাসী, হাতের মধ্যে আংটি, পাথরের আংটি লাগাই রাখে, দেখছেন না? পাথরের আংটি লাগাই রাখে। কে ভাই আংটি এটা লাগাইছেন কেন? কয়টা এক এক পাথরের আংটি, এটা অমুক পাথরের আংটি, এই পাথরের আংটি লাগাই রাখলে কোন ধরনের বিপদ আপদ মুসিবত গ্রাস করতে পারে না। তাহলে আপনার বিপদ আপদ থেকে আপনার বাঁচানোর মালিক কে? পাথরে কি পারে? এমনকি আরো দুঃখজনক, এই পাথরের বিজ্ঞাপন দেয় আমাদের দেশের কোন কোন বক্তা, কোন কোন বক্তা টেলিভিশনে পাথরের বিজ্ঞাপন দেয়। এরা আবার আমাদের দেশের লাখ টাকা দামের বক্তা, কর রাজার হাতে বাইসলেও লাখ টাকা, মূল্যেও লাখ টাকা। আমাদের দেশের বক্তারা বাইসলেও লাখ টাকা, মূল্যেও লাখ টাকা। এরকম লাখ টাকার বক্তা পাথরের বিজ্ঞাপন দেয় টেলিভিশনে, শেরেকের বিজ্ঞাপন দেয়। আর বাংলার মানুষ শেরেক সম্পর্কে নলেজ না থাকার কারণে, জ্ঞান না থাকার কারণে বুঝতে পারে না যে এটা শেরেক। যদি বুঝতে পারত তো এই সকল বক্তাদেরকে ধরে সমাজের মানুষ উত্তম মাধ্যম দিত, কিন্তু আমাদের ভাইদের কাছে ওই পরিমাণ শেরেক বুঝার মতো জ্ঞান নাই। এই পাথরের ক্ষমতায় বিশ্বাস করা যাবে না। এরপরে অনেক ভাইয়ের হাতে দেখি লাল সুতা একটা বাধা থাকে, বর্তমানে এই ড্যারিং এটা বেশি দেখা যায়, দেখছেন নি লাল সুতা, লাল সুতা একটা বান্দা যুবকের হাতে, কিরে ভাই লাল সুতা এটা কেন? কয়টা অমুক দরবারের অমুক হুজুরে দিছে, বলছে লাল সুতা এটা বেঁধে রাখবা, কোন বিপদ আপদ তোমারে গ্রাস করতে পারবে না। লাল সুতার ক্ষমতা আপনি বিশ্বাস করে ফেলছেন, এটা কি শেরেক? লাল সুতার কোনো ক্ষমতা নাই, তাগার কোনো ক্ষমতা নাই, তাগা কোমরে তাগা দেয় না, চেনেন নি তাগা? আপনারা কি কন? এটার কোনো ক্ষমতা নাই। হাতের মধ্যে তাবিজ বান্ধি রাখছেন, তাবিজের কোনো ক্ষমতা আছে নাকি? যদি তাবিজের ক্ষমতায় তামিমের ক্ষমতা বিশ্বাস করেন, এটার নাম শেরেক। আমার রোগ ব্যাধি তামিমে মুক্ত করতে পারে না, তাবিজে মুক্ত করতে পারে না। রোগ ব্যাধি মুক্ত করার মালিক কে? একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিন। ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন যে তিনি আমার রব, তিনি আমার আল্লাহ, যিনি অসুস্থ হইলে আমার সেবা দান করেন। এরকম যদি শনিবারের ক্ষমতায়, মঙ্গলবারের ক্ষমতায়, রবিবারের ক্ষমতায় বিশ্বাস করেন, এটাও শেরেক। শনিবার মঙ্গলবারে কোনো ভালো কাজ করলেন না, বিয়ে সাদের কাজ করলেন না, শনিবার মঙ্গলবারে বিয়ে সাদের কাজ করে না, বিয়ে সাদি হয় না। সব বিয়ে সাদি হয় কি বারে? বৃহস্পতিবারে, শুক্রবারে, সোমবারে। শনিবার মঙ্গলবারে বিয়ে সাদি তেমন দেখা, কারণ কি? কয় শনিবার মঙ্গলবারে দিনগুলা শুভ না, অশনি সংকেত। তাহলে অশনি সংকেতে বিশ্বাস করার নাম হলো শেরেক। কোন মুসলমানের শনি আর অশনি বলতে কিছু নাই, শনি অশনি সবগুলার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যদি শনিবারের মঙ্গলবারের শনি অশনির ক্ষমতায় বিশ্বাস করেন, এটার নাম কি? শেরেক। জন্ম তারিখে বিয়ে হওয়া যাবে না, জন্ম মাসে বিয়ে হওয়া যাবে না, অমুক মাসে বিয়ে হওয়া যাবে না, অমুক মাসের ক্ষমতায়, জন্মদিনের ক্ষমতায় বিশ্বাস করা, এটাও শেরেক। এগুলা কি শেরেক? রবিবারে বাস কাটা যাবে না, আপনাদের দেশে কি বারে? ওরে আল্লাহ, সারা বাংলাদেশে রবিবারে, রবিবারে বাস কাটা যাবে না। এদিন যদি বাস কাটা হয় তাহলে বাস সব সর্বনাশ। তাহলে রবিবারের কি ক্ষমতা? আমার বাস বাড়াইতেও পারে, কমাইতেও পারে। এরকম রবিবারের ক্ষমতা বিশ্বাস করার নাম হইলো শেরেক। শনিবার, রবিবার, মঙ্গলবার কোনো বারের কোনো ক্ষমতা নাই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। ঠিক একই ভাবে দেখেন, সকালবেলায় কোনো কাজ নিয়ে, ভালো একটা কাজ নিয়ে গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিছেন, গত থেকে বাহির হওয়ার পরে কিছু দূর সামনে গিয়ে দেখলেন একজন মহিলা একটা খালি কলস নিয়ে বাহির হয়েছে, সর্বনাশ। আজকে একটা ভালো কাজ নিয়ে গাইবান্ধা যাইতেছি, এই খালি কলসি দিয়ে আমার যাত্রাটা বরবাদ করে দিছে। খালি কলসির কি ক্ষমতা? খালি কলসি আপনার যাত্রা বাতিল করতে পারে, খারাপ করতে পারে? এই খালি কলসির ক্ষমতা বিশ্বাস করা এটা শিরক। আবার সমাজের কিছু কিছু মানুষ আছে, এই মানুষগুলোকে দেখলে ক মানুষ এটা অলক্ষী, এরে দেখলে সব বরবাদ, ভালো কাজ হয় না। মানুষ এটা লক্ষ্মী অলক্ষী মুসলমানের মধ্যে আসবে কেন? লক্ষ্মী অলক্ষী কার? কয় আমার মেয়েটা খুব লক্ষ্মী, আমার বউটা খুব লক্ষ্মী, আপনার ঘরে লক্ষ্মী আসবে কেন? কি বলেন? লক্ষ্মী তো অমুসলিমের ঘরে আসবো, মুসলমানের ঘরে তো লক্ষ্মী আসার কথা না। মুসলমানের লক্ষ্মী অলক্ষ্মী সব কিছুর মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, এটার নাম তাওহিদ। আজকে আমরা তাওহিদ ভুলে গেছি, আমরা অসংখ্য জিনিসকে এরকম ক্ষমতার মালিক মনে করে বসে আছে। অনেকে গাছের ক্ষমতায় বিশ্বাসী, গাছকে গিয়ে সাজদা করে, গাছের কাছে অনেক কিছু কামনা করে, মনে করে এই গাছের অনেক ক্ষমতা আছে। এরকম গাছের ক্ষমতা, মাছের ক্ষমতা, অলির ক্ষমতা, বুজুর্গের ক্ষমতা বিশ্বাস করার নাম হইল শিরক। আল্লাহর জমিনে কারো কোনো কিছু করার ক্ষমতা নাই। প্রাকৃতিক বিপর্যয় ঝড় তুফান হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়, প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছে, প্রাকৃতিক বিপর্যয়ের কি ক্ষমতা? প্রকৃতির কোন ক্ষমতা? কিছু ক্ষমতা নাই, কিছুই নাই। প্রকৃতিকে পরিচালনা করেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কারণে প্রকৃতির ক্ষমতা বিশ্বাস করলে শিরক। কিয়ামতের ময়দানে সুপারিশের মালিককে অনেকে বলে না, সুপারিশের মালিককে আল্লাহ পাক আয়াতুল কুরসির মধ্যে বলছেন। আয়াতুল কুরসি চিনেন তো? সূরা আল বাকারার 255 নম্বর আয়াত নাকি 288 নম্বর আয়াত, কত নম্বর আয়াত? 255 নম্বর আয়াত। আল্লাহ পাক এই সূরার মধ্যে কি বলছেন? এই আয়াতের মধ্যে মান যাল্লাযি ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে সে যে কিয়ামতের ময়দানে আমি আল্লাহর অনুমতি ছাড়া সুপারিশ করতে পারবে? তাহলে সুপারিশের মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিয়ামতের ময়দানে আর কারো সুপারিশ করার কোন ক্ষমতা? কুল লিল্লাহি শাফাআতু জামিয়া, আল্লাহ পাক বলছেন রাসূল আপনি দুনিয়ার মানুষকে বলে দিন সমস্ত শাফাআতের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অনুমতি দিবেন সেই কিয়ামতের ময়দানে শাফাআত করতে পারবে, এবং যার জন্য অনুমতি দিবেন সেই শাফাআত করতে পারবে। তাহলে শাফাআত কারি এবং কার জন্য সুপারিশ দুটোই ঠিক করবেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আম্বিয়া আলাইহিমুস সালামকে শাফাআতের নির্দেশ দিবেন, শাফাআতের অনুমতি দিবেন, কিন্তু নবী রাসূলেরা ইচ্ছা করলে পছন্দ করে করে যাকে ইচ্ছা তাকে জান্নাতে নিতে পারবেন না। কাকে নিবেন, কার জন্য শাফাত করবেন এটা ঠিক করে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু বর্তমানে আমরা সুপারিশের আশায় অনেক জায়গায় গিয়ে গিয়ে ট্রেনের ইঞ্জিন ধরি, জাহাজে উঠি, বাসে উঠি, কত দৌড়াদৌড়ি। ভাই এত দৌড়ান কেন? কই যান? কয় শুনেন ভাই আমি হইলাম ট্রেনের খালি ডাব্বা, খালি বগি। কয় খালি বগি কোনদিন এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারে না, এটাকে ইঞ্জিনের সাথে আটকাই দিতে হয়। তো কেয়ামতের ময়দানে জান্নাতে যাইতে হইলে ওই ইঞ্জিনের সাথে আটকাই দেওয়া লাগবে। তাহলে কেয়ামতের ময়দানে ট্রেনের রাস্তা থাকবো নাকি? বাসের, জাহাজের, লঞ্চের কোন রাস্তা নাই। বরং পলসারাত যে রাস্তা এটা দিয়ে হাঁটিও যাওয়া যায় না। ট্রেন চলা, বাস চলা, যা চলা তো দূরের কথা, হেঁটে যাওয়া যায় না এই রাস্তা দিয়ে, এরকম রাস্তা পলসারাত। এজন্য আমার ভাইয়েরা এবং বোনেরা, শেরেক করা যাবে না, তাহলে আল্লাহর ক্ষমতার সাথে, নিরঙ্কুশ একমাত্র ক্ষমতার সাথে আর কোন মাখলুককে ক্ষমতার মালিক মনে করা, এবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আমি আপনি কালেমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সত্যিকারের হক আর কোনো মাবুদ নাই। তাহলে আমার আপনার একমাত্র সত্যিকারের হক মাবুদ কে? আল্লাহ। মাবুদ মানে যিনি ইবাদত পাওয়ার মালিক, একমাত্র মালিক। ইয়্যাকা নাবুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি আপনার, একমাত্র সাহায্য চাই আপনার কাছেই। তাহলে ইবাদত পাওয়ার মালিক কে? কথা কয় না, ঘুমাই গেছেন না মনে কষ্ট পাইছেন? একমাত্র আল্লাহ। তাহলে সেজদা কি ইবাদত কিনা? সেজদা করি না নামাজে, সেজদাটা একটা ইবাদত। এই ইবাদতের মালিক কে বলেন? তাহলে সেজদা করতে হবে কাকে? এখন যদি আমি গিয়ে নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করলাম, নামাজ থেকে বাইর হওয়ার পরে আল্লাহর কোন জীবিত অথবা মৃত ওলিকে, কোন বান্দাকে গিয়ে সেজদা করলাম, ঈমান থাকবে? শিরক। কারণ এই ইবাদতের মালিক একমাত্র আল্লাহ। সেজদা করতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা করা, সেজদা করলে শিরক, ঈমান চলে যাবে। মান্নত করবেন কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বিপদে পড়ছেন, বললেন আল্লাহ আমার এই বিপদ থেকে বাঁচাও, অমুক মাজারে অমুক দরবারে 5,000 টাকা দিমু, ঈমান থাকবো? শিরক। বাঁচাইবো আল্লাহ, মাজারে টাকা দিবেন কেন? আল্লাহ যদি বাঁচায়, টাকা দিতে হবে কাকে? আল্লাহকে দিতে হবে। তা আল্লাহকে কেমনে দিবেন? আপনার বাড়ির পাশে, আপনার ঘরের পাশে আল্লাহর ঘর আছে, আল্লাহর বাড়ি আছে, আল্লাহর বাড়িতে দিয়ে দিবেন। আপনার ঘরের পাশে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসাও আল্লাহর ঘর, আল্লাহর ঘরে দিয়ে দিবেন। আপনার বাড়ির পাশে অনেক ফকির মিসকিন এতিম বিধবা আছে, এরাও আল্লাহর বান্দা, এদেরকে দিয়ে দিবেন। আপনি ওই জায়গায় দিবেন কেন? আল্লাহর ওলি কি কিছু খায়? আল্লাহর ওলি মরে গেছে, আপনি আল্লাহর ওলি টাকা দিতেছেন কেন? যদি কিছু খাইতো আপনি খাওয়াইতেন, যদি আল্লাহর ওলির পোশাকের দরকার হইতো, বিছানার দরকার হইতো, কোনো কিছুর দরকার হইতো আপনি দিতেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর ওলি খায় না, পোশাকের দরকার নাই, বিছানার দরকার নাই, মশারির দরকার নাই, মোমবাতির দরকার নাই, আগরবাতির দরকার নাই, তাহলে আপনি আল্লাহর ওই বান্দার জন্য টাকা দিবেন কেন? আল্লাহর ওই বান্দার নাম দিয়ে অন্যান্য মানুষেরা গাঁজা খায়, মদ খায়, বিভিন্ন রকমের জিনিস খায়, আপনি তাদের রসদ জোগাড় করতেছেন, শিরক। এজন্য মনে রাখতে হবে, ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ, আর কারো কোন ধরনের ইবাদত করা। এবার দ্বিতীয় পয়েন্টে আসেন, বেদাত। বেদাতটা বোঝা একটু কঠিন। বেদাতটা হলো সমস্ত ইবাদতের মালিক হইলেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু ইবাদতটা করার একমাত্র পদ্ধতি হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা। এই জন্য কালেমার মধ্যে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ এর পরের অংশে বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইবাদতের মালিক হলো আমার একমাত্র আল্লাহ, আর ইবাদতের তরিকা হলো একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর ইবাদত কোন তরিকায় করতে হবে? কথা কয় না, একমাত্র রাসূলের তরিকা, আবার একমাত্র বাদ দিয়ে দিছে। ইবাদত করতে হবে কার তরিকায়? একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এই জন্য তো কালেমা পড়ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে আমি আমার আল্লাহর ইবাদত করব একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। তাহলে জমিনের তরিকা কয়টা? নাকি 126টা? তরিকা কয়টা? সেই তরিকার নাম কি? তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কতজন ছিলেন সাহাবি? লক্ষের উপরে সাহাবি ছিলেন, লক্ষাধিক সাহাবায়ে কেরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এরা কি আল্লাহর ওলি ছিলেন কিনা? আমার কথা বুঝতেছেন? এরা কি আল্লাহর ওলি ছিলেন কিনা? খালি ওলি না, জান্নাতের সার্টিফিকেট পাওয়া আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এই যে 1 লক্ষের উপরে আল্লাহর ওলি হইছেন, জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কোন তরিকায় আমল করে জান্নাতের সার্টিফিকেট পাইছেন? সেই যুগে তরিকায় সৃষ্টিয়া ছিল কিনা? কথা কয় না। সাহাবায়ে কেরামের যুগে সৃষ্টিয়া তরিকা ছিল? নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া, তারপরে আপনার সৃষ্টিয়া নিজামিয়া, সৃষ্টিয়া সাবেরিয়া, কোন তরিকা ছিল? তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে তারা যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় দরুদ পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করে আল্লাহর ওলি হইতে পারে, আমার সম্মানিত ভাই ও বোনেরা একটু বিবেককে জিজ্ঞাসা করুন, একটু গভীরভাবে চিন্তা করুন, আমি আপনি ওই তরিকা অনুসরণ করে আল্লাহকে পাবো না কেন? কেন আল্লাহর ওলি হইতে পারবো না? আল্লাহর ওলি হইতে গেলে কেন 126 তরিকা লাগবে? কি বলেন? আমি কিন্তু 126 তরিকার মুরিদ হয়ে আসছি, 126 তরিকা পার হয়ে সব তরিকা দেখে আসছি, যে তরিকাগুলোর সাথে আমার রাসূলের তরিকার গন্ডগোল কোন জায়গায়। তাহলে এই জিনিসটা গভীরভাবে চিন্তা করবেন, যে লক্ষাধিক সাহাবায়ে কেরাম তারা আল্লাহর ওলি হয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আমল করার কারণে। তাহলে আমার অন্য তরিকার দরকার কি? যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার পরে অন্য কোন তরিকার দরকার হয়, আমি তরিকায় আবু বকরিয়া অনুসরণ করব, তরিকায় ওমরিয়া অনুসরণ করব, তরিকায় ওসমানিয়া অনুসরণ করব, তরিকায় আলিয়া অনুসরণ করব। কি বলেন? তরিকায় ইবনে আব্বাসিয়া অনুসরণ করব, তরিকায় ইবনে মাসুদিয়া অনুসরণ করব। এই তরিকাগুলো হলো নাজাত প্রাপ্ত তরিকা। শত শত বছর, হাজার হাজার বছর চলে গেছে, পরবর্তীতে এসে আমি এই সকল ব্যক্তিদের তরিকা কেন ফলো করব? আচ্ছা, আরেকটা কথার জবাব দেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ছিলেন কিনা? উনি কোন তরিকার ফির ছিলেন, কোন তরিকার মুরিদ ছিলেন? জি, ওনার আমলে সৃষ্টিয়া পাইছেন? না। কাদেরিয়া? না। নকশবন্দিয়া? না। মুজাদ্দেদিয়া? না। তাহলে তো আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওলি হইতে পারেন নাই। আহারে, একটু আগে বলছি না যে উনি বালা গেল না, ফাইলো না জীবনে? তাহলে এই তরিকা ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি হয়েছেন কিনা? তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, এরা সবাই যদি এই সকল তরিকাবিহীন আমার রাসূলের তরিকা অনুসরণ করার কারণে আল্লাহর ওলি হইতে পারেন, আমি আপনি কেন আল্লাহর ওলি হইতে পারবো না? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করার নাম হলো সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে সেখান থেকে কিছু বাড়ানো অথবা কিছু কমানো, এটার নাম হলো বেদাত। এটার নাম বেদাত। বেদাতি আমল আল্লাহ পাক কবুল করেন না। আল্লাহ পাক ইবাদত কবুল করার জন্য শর্তই দিয়েছেন, ইবাদতটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার সুন্নত অনুযায়ী হতে হবে। সুন্নতের বাহিরে গেলে আল্লাহ পাক ওই ইবাদত কবুল করেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার বার উম্মতকে হুঁশিয়ার করছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি যদি এমন আমল করে, যেই আমল আমি রাসূল করি নাই, আমার সাহাবীরা করে নাই, সেই আমল বাতিল। মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। কোন লোক যদি আমাদের এই দিনের মধ্যে যদি নতুন কিছু বানায়, তাহলে ওই আমল বাতিল, বাতিল প্রত্যাখ্যাত। তাহলে সমস্ত ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা করতে হবে, এটার নাম সুন্নত। এই তরিকার বাহিরে গেলে এটার নাম বেদাত। সুন্নতটা কোন কোন জায়গায় কোন আমল করা সুন্নত, কোন জায়গায় না করা সুন্নত, এটা একটু ভালো করে বুঝতে হবে। বেদাতটা খুব সূক্ষ্ম জিনিস, অনেকে বেদাত নিয়ে ঠাট্টা করে, বেদাত নিয়ে কিচ্ছু না, বেদাতের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে বলছেন, কুল্লু বেদাতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সকল বেদাত গোমরাহি, সকল গোমরাহি জাহান্নামে যাবে। তাহলে বেদাতের পরিণতি জাহান্নাম। বেদাত তো হালকা বিষয় না, বেদাতের গুণাটা কবিরা গুনার উপরে, শেরেকের নিচে এই পর্যায়ের গুণা হলো বেদাতের গুণা, কঠিন গুণা, মারাত্মক গুণা বেদাতের গুণা। এই বেদাত দিয়ে যত আমল করব, একই আমল কোন জায়গায় করা সুন্নত, কোন জায়গায় করা বেদাত, কোন জায়গায় করলে সওয়াব হবে, কোন জায়গায় করলে গুণা হবে। দুই একটা উদাহরণ দিই আমি। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের সময় মসজিদ থেকে আমরা আজান দিয়ে থাকি, কিন্তু জানাজার নামাজের জন্য, ঈদের নামাজের জন্য আজান দিই না, কি বলেন? পাঁচ ওয়াক্ত নামাজে আজান হয়, জানাজার নামাজে আজান হয়, ঈদের নামাজে? তা আজান দেওয়া কি খারাপ কাজ? আজান দেওয়া গুনার কাজ? তাহলে আমরা ঈদের নামাজের আগে আজান দিব, অসুবিধা আছে নাকি? কি অসুবিধা? মিয়া আজান দিব, ভালো কাজ, সওয়াব হইব, খারাপ কিছু হবে? কি বলেন? তাহলে বোঝা যায় পাঁচ ওয়াক্ত নামাজের আগে আজান দিলে সওয়াব হয়, আজান দেওয়া ইবাদত, কিন্তু ঈদের নামাজের আগে, জানাজার আগে আজান দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। একই জিনিস, আজান এক জায়গায় দিলে সওয়াব হয়, আরেক জায়গায় দিলে গুনাহ হয়। তাহলে আজানও এমন এক জিনিস যেটার কারণে গুনাহ হতে পারে, এটা বোঝা সবচেয়ে জটিল। অনেকে কয় মিয়া আজান দিলে গুনাহ হয় কেমনে? আবার আজানেও গুনাহ হয়, যেই জায়গাগুলোতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিয়েছেন, আজান দেওয়ার অনুমতি দিয়েছেন, আজান দেওয়ার নির্দেশ দিয়েছেন, ওই জায়গাগুলোতে আজান দিলে সওয়াব হয়, যেই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দেন নাই সেখানে আজান দিলে গুনাহ হয়। এজন্য কোন কাজ কোন জায়গায় করা সুন্নাত, কোন জায়গায় করা। এবার আসেন, দোয়া করার সময় হাত তোলা আর হাত না তোলা। কোন জায়গায় দোয়া করার সময় হাত তুললে সওয়াব হয়, কোন জায়গায় হাত তুললে গুনাহ হয়, কি বলেন? বলে আরে মিয়া দোয়া না করছি, অসুবিধা কি? দোয়া কোন জায়গায় করলে সওয়াব, কোন জায়গায় করলে গুনাহ হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেভাবে দোয়া করেছেন সেখানে সেইভাবে দোয়া করার নাম সুন্নাত, যেখানে যেভাবে করেন নাই সেখানে সেইভাবে করার নাম বেদাত। এজন্য অনেকে দেখা যায় ফরজ নামাজের পরে সম্মিলিতভাবে দোয়া করেন। অনেকে বলেন আরে মিয়া দোয়া করা কি খারাপ কাজ, মিয়া আল্লাহর কাছে সায়মু সাইতেও দিবে না, ওরে আল্লাহ ওহাবি আছে, কয় আল্লাহর কাছে সামু সাইলে আবার গুনা কিসের, সাইলেও গুনা হয়। সাওয়ার একটা টাইম আছে, ক্ষণ আছে, জায়গা আছে, জায়গা অনুযায়ী সাইতে হবে। জায়গাবিহীন সব জায়গায় সাই বসে থাকবেন, গুনা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাই দিচ্ছেন কোন কোন জায়গায় সাইতে হয়, কোন কোন জায়গায় সাওয়া যায় না, নামাজের কোন জায়গায় সাইতে হবে, কোন জায়গায় সাওয়া যাবে না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক করে দিচ্ছেন। আপনি জায়গা অনুযায়ী নিজের ইচ্ছা মতো সাওয়া যাবে না। আমরা মসজিদে ঢোকার সময় দোয়া পড়ি, মসজিদ থেকে বাহির হওয়ার সময় দোয়া পড়ি, দোয়া পড়ি না? মসজিদে ঢোকার সময় পড়ি, কি দোয়া পড়েন? বিসমিল্লাহ والصلاه والسلام على رسول الله اللهم افتح لي ابواب رحمتك اللهم اغفر لي ذنوبي اعوذ بالله العظيم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم। এটা হলো মসজিদে ঢোকার এগুলো দোয়া। আচ্ছা মসজিদে যখন আমি ঢুকবো তখন কেবলামুখী হয়ে বাহিরে কিছুক্ষণ দাঁড়াই, আমি হাত তুলে দোয়া করলাম রাব্বুল আলামিন, এই দোয়াগুলো পড়ার পরে আমি মসজিদে ঢোকার জন্য নিয়ত করলাম, নাওয়াইতু আন আদখুলা ফিল মসজিদ, নিয়ত করা লাগবে না? মসজিদে ঢোকার নিয়ত পড়ে নিলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, আল্লাহ কিছুক্ষণের মধ্যে মসজিদে ঢোকার জন্য আমি নিয়ত করতেছি, আল্লাহ মসজিদের ভিতরে আমাকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দিও, গুনাহ থেকে বাঁচাই রাখিও, আমার মা বাবারে আজাবে কবর থেকে নাজাত দিও, দোয়া করি আমি মসজিদে ঢুকলাম, সওয়াব হইব না গুনাহ হইব? দেখেন এই ফতোয়া কিন্তু সবাই দেয় নাই, কারণ সবাইকে দোয়া করলে আবার কেমনে গুনাহ হয়। এখানে আপনি এই পদ্ধতিতে দোয়া করে মসজিদে ঢুকবেন আপনার গুনাহ হইব, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে শত শতবার মসজিদে ঢুকছেন বের হয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে দোয়া করে ঢুকেন নাই বের হন নাই। আচ্ছা এবার আসেন, টয়লেটে ঢুকার সময় দোয়া পড়েননি আপনারা কি? এই দেশে টয়লেট আছে না খোলা মাঠে চলে? জি আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশের সব জায়গায় টয়লেট আছে, এবং এই এলাকার মানুষ তো এমনি সুন্দর মানুষ, সুন্দরগঞ্জের মানুষ, এখানে তো আরো বেশি সুন্দর টয়লেটের ব্যবস্থাপনা। আচ্ছা টয়লেটে ঢুকার সময় দোয়া পড়েন? কি দোয়া পড়েন? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস। আচ্ছা আমি টয়লেটে গেলাম, সুন্দর একটা টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব মোজাইক করা, খুব সুন্দর করা, টয়লেটের বাহিরে দাঁড়াই আমি কেবলামুখী হইলাম, কেবলামুখী হয়ে হাত তুললাম, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবায়েস নাওয়াইতু আন আযহাবা ইলা বাইতিল খালা। রাব্বুল আলামিন কিছুক্ষণের মধ্যে টয়লেটে ঢোকার জন্য নিয়ত করলাম, আয় আল্লাহ টয়লেটের সকল বিপদ আপদ থেকে আমারে হেফাজত করিও, আল্লাহ আমার টয়লেটটা সহজ করে দিও, আল্লাহ টয়লেটের সকল অনিষ্টতা থেকে হেফাজত করিও। অনেকক্ষণ ধরে দোয়া করলাম, করে তারপরে টয়লেটে ঢুকছি, বলেন সওয়াব হইব না গুনাহ হইব? কেন গুনাহ হইব? আমি দোয়া না করছি, খারাপ কিছু করছি নি আমি, কি কন? টয়লেটের ভিতরেও করি নাই মিয়া, বাহিরে করছি। ভিতরে করলে না কথা, টয়লেটের ভিতরে আপনি দোয়া করছেন, টয়লেটের বাহিরে আমি দোয়া করে ঢুকছি। তখন দোয়া করতে করতে আমার কাফ বড় শেষ। টয়লেটে ঢুকার আগে যদি 10 মিনিট আধা ঘন্টা দোয়া করি তো অবস্থা তো খারাপ। তাহলে বলেন এখানে দোয়া করলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। এই জন্য সব জায়গায় সব কাজ সুন্নত না, সব জায়গায় সব কাজ সুন্নত না। একই কাজ কোন জায়গায় করলে আবাদত, কোন জায়গায় করলে গুনাহ, এটাই হলো সুন্নত আর বেদাত। তাহলে সমস্ত ইবাদত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যেমনে করছে সেভাবে করতে হবে। কিন্তু বেদাত যেগুলো এগুলো খুব সুন্দর চাকচিক্যময়, কারণ সুন্দর না হইলে জাল টাকার নোটটা যদি সুন্দর না হয় বাজারে চলবে না। এই জন্য এটা মূল টাকার চাইতে সুন্দর বানাইতে হবে, চকচকে বানাইতে হবে, তাহলে এটা বাজারে বেশি চলবে। এই জন্য সবসময় দেখবেন মূল ফসলের চাইতে আগাছা ফসলটা খুব জোরালো থাকে। দেখবেন ধানের জমিতে আগাছা উঠছে, ধান নিচে পড়ে রয়েছে, আগাছা উপরে উঠে গেছে, সার দেওয়া লাগে না, কিছু লাগে না, এমনি এটা উপরে উঠে যায়, উপরে উঠে ধান ছাপে ধরে রাখে। বেদাতটা এরকম সুন্নতের উপরে উঠে সুন্নতকে ডাকা দিয়ে দেয়, সুন্নতকে চেপে ধরে। বেদাতের কারণে সুন্নত দেখা যায় না, যেখানে একটা বেদাত আবিষ্কার হয় সেখান থেকে সুন্নত উঠে যায়। একবার পর্যবেক্ষণ করে দেখবেন যেখানে একটা বেদাত আছে সেখানে সুন্নত নেই। ওয়াজ মাহফিলের পরে সুন্নত হইল কাপ্পারাতুল মজলিসের দোয়া পড়া। দেখেন বাংলাদেশের 99% মুসলমান ভাই বোন আজকে কাপ্পারাতুল মজলিসের দোয়া পারে না। কাপ্পারাতুল মজলিসের দোয়া আপনারা পারেন? সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটা বাংলাদেশে ঘুরে ঘুরে জিজ্ঞেস করে দেখেন কয়জনে পারে। কিন্তু ওয়াজ মাহফিলের পরে সবাই বসে থাকে, বক্তা সাহেব লম্বা এক মোনাজাত দিবেন, চোখের পানি ফালাই দিবেন। এই যে বেদাতি দোয়ার দিকে বসে থাকার কারণে সুন্নতি দোয়াটা জমিন থেকে উঠে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো সুন্নতি দোয়া উঠে গেছে। এখন দেখেন সুন্নতি দোয়ার মাধ্যমে চোখের পানি আসে নাই, বেদাতি দোয়ার মাধ্যমে চোখের পানি আসছে। কয় মিয়া এই দোয়াটা না হইলে তো আমার একটু চোখের পানিও আসতো না। বেদাত এই জন্য সুন্দর, বেদাতটা দেখতে চাকচিক্যময়, দেখতে অনেক সুন্দর। এই জন্য বেদাতের অনেকে আমাদের দেশে কয় বেদাতে হাসানা, হাসানা মানে কি সুন্দর। তো বেদাত তো সুন্দরই থাকে, বেদাত কি অসুন্দর থাকে নাকি? অসুন্দর কোন বেদাতটা আছে আমাকে দেখান, বেদাতে সাইয়া কোনটা? কোন বেদাতে অসুন্দর নাই, সব বেদাত সুন্দর। সুন্দর দেখেই এটা মার্কেটে চলে, সুন্দর না হইলে এটা মার্কেটে চলতো না। আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে সুন্নত পদ্ধতিতে দরুদ পড়েন, বাহ্যিকভাবে ওটা এত সুন্দর লাগবে না। বেদাতি পদ্ধতিতে দরুদ পড়েন ওইটা যত বেশি সুন্দর লাগবে। আমি আপনাদেরকে দুটাই পড়ায় শুনাই, আপনারা বুঝবেন কোনটা সুন্দর বেশি। প্রথমে সুন্নতিটা পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলে মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলে ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুন্নতি দরুদ পড়ছি। এবার আসেন বেদাতি দরুদ, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন ওয়াল ফারীকাইন মিন আরবি ওয়া মিন আজামি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি, কোনটা সুন্দর লাগছে? সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, কোনটা সুন্দর লাগছে? ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, কোনটা সুন্দর লাগছে? তাহলে যেগুলো বেদাত এগুলো দেখতে অনেক সুন্দর, শুনতে অনেক সুন্দর, শুনতে অনেক মজা, কিন্তু দেখতে শুনতে বলতে যত মজা হোক যত সুন্দর হোক ওইটাতে জাহান্নামে যাওয়া লাগবে। সুন্নত, সুন্নতের ভিতরে সৌন্দর্য, সুন্নতের ভিতরে কারামত, সুন্নত দিয়ে ওলি হওয়া যায়, বেদাত দিয়ে আল্লাহর ওলি হওয়া। আচ্ছা এবার আসেন সুন্নতি জিকির আর বেদাতি জিকির। সুন্নতি জিকির করি প্রথমে একটু, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার কাবীরা, والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا। এগুলা করলাম সুন্নতি জিকির। এবার আসেন বেদাতি জিকির। বেদাতি জিকিরের তো বিশাল, বাংলাদেশে তো শত শত রকমের জিকির, অল্প কয়টা আমরা দেখি। প্রথমে আসি আমরা, আমার সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, নিজেদের চক্ষুগুলো সব বন্ধ করে নি, কলবগুলা খুলে দি, বাত্তিগুলো সব বন্ধ করে নি, মাঝখানের পর্দাগুলো সব তুলে দি। জিকির করতে হলে আগে চক্ষু বন্ধ করবেন, কলব খুলে দিবেন, লাইট বন্ধ করবেন, পর্দা সব তুলে দিবেন, অন্ধকারের মধ্যে জিকির। আচ্ছা এবার হলো আমার দশ লতিফা, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত দশ লতিফার দিকে খেয়াল করি, খেয়াল করার পরে জিকিরের নিয়ত করি, আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পিসাই হুজুরের কলব হয়ে এখান থেকে গাইবান্ধা থেকে রংপুর চলে যাবে, রংপুর থেকে সিরাজগঞ্জ চলে যাবে, সিরাজগঞ্জ থেকে দিনাজপুর চলে যাবে, দিনাজপুর থেকে বরিশাল চলে যাবে, বরিশাল থেকে চট্টগ্রাম যাবে, চট্টগ্রাম থেকে সিলেট হয়ে বাগদাদের দিকে চলে যাবে, বাগদাদ থেকে তেহরানের দিকে চলে যাবে, তেহরান থেকে মক্কা মদিনা হয়ে আল্লাহর আরশে আজিমের দিকে চলে যাবে, জিকিরের পয়জো বরকত আমার কলবের দিকে আসা শুরু হবে। এটা হলো জিকিরের কি নিয়ত, নিয়ত হয়েছে। কত জায়গা ঘুরি ঘুরি ঘুরি ঘুরি তারপরে যাইতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, আমার কলবের এতদিকে ঘুরাইতে পারবো না, আমার কলব সোজা আমার আল্লাহর দিকে। সুবহানাল্লাহ, সোজা আমার কলব আমার আল্লাহর দিকে, যে আল্লাহ আসমান জমিন বানাইছেন, এতদিকে ঘুরানোর দরকার নাই। আচ্ছা ঘুরাইলাম, ঘুরানোর পরে আবার জিকির শুরু, লা বলি ইলাহা বলি এদিকে টান দিবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা মারবেন, ধাক্কার সাথে সাথে সমস্ত গুনাহ ছন্ন বিছন্ন হয়ে ভাঙ্গি যাবে, সব শেষ গুনাহ। তাহলে কেমনে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা রাসূলের সাহাবীরা এই পদ্ধতিতে ধাক্কা মারছে, লা ইলাহা বলি এদিকে টান দিছে, ইল্লাল্লাহ বলি ধাক্কা মারছে, এইরকম কোন সহি দঈব বা জাল হাদিস আছে কিনা? তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীরা আল্লাহর ওলি হতে পারছেন এই পদ্ধতি জিকির ছাড়া। তাহলে আমার আপনার দরকারটা কি এই পদ্ধতির জিকির? তারা যে জিকির গুলো করছেন সেগুলো আমরা করি আগে, তারপরে না যাই যে জিকির আর পাইতেছি না, সব করা শেষ, এবার আরো খুঁজতেছি, তখন এসবের দিকে যাব। আগে তো নবী সাল্লামের জিকির, সাহাবিদের জিকির গুলো শেষ করতে পারিনি। আমার ওস্তাজ ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ, ওনার বই আছে রাহে বেলায়াত, এই বইয়ের মধ্যে দেখবেন নবী সাল্লাল্লাহু সাল্লাম এবং নবী সাল্লামের সাহাবিদের জিকির গুলো সব দেওয়া আছে। এগুলো আগে শেষ করেন, তারপরে যায় দশ লতিবার জিকির শুরু করেন। আচ্ছা, এবার আমি এই জিকির কদিন করছি, করার পরে আমার কলব জারি হয়ে গেছে, আমার পুরা বড়িতে দশ লতিবা জারি হয়ে গেছে, এবার আমার প্রমোশন হয়ে গেছে, শরীয়ত থেকে আমি উঠে গেছি কোন জায়গায়, মারেফাতে উঠে গেছে। মারেফাতে উঠার পরে যেহেতু প্রমোশন হয়েছে, জিকির আবার কমে যাব, এবার অর্ধেক, আগে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এবার লা ইলাহা বাদ, এবার হবে কি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি, আল্লাহ ছাড়া কি, মানে আর কিছু নাই, মানে আর অর্ধেক বাদ। আচ্ছা, এই জিকির করতে করতে কিছুদিন পরে আমার প্রমোশন হয়ে তিন তালায় উঠে গেছি, এবার কোন জায়গায় উঠছি, ওইটার নাম কি, তরিকত, তরিকতে উঠে গেছে, এবার আরো অর্ধেক করতে হইব, এবার কেমনে অর্ধেক করবেন, ইল্লাবাদ, এবার আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ, বাস আপনি বাসার যায় কি করবেন, আম্মা আম্মা আম্মা, আব্বা আব্বা আব্বা। আচ্ছা, বাসার যায় যদি এইরকম জিকির করেন আম্মা আব্বার, আম্মা আব্বা কি করব বলেন দেখি, আর যদি যাই বলেন আম্মা জান আপনি কোথায়, আমার একটু বাদ দেন, আমি একটু বাদ খাইতে চাই, মা কা বাবারে তাড়াতাড়িয়া তাড়াতাড়িয়া সব রেডি করে রাখছি, দরখা খুশি না মা, তা আপনি এরকম খালি আল্লাহ আল্লাহ আল্লাহ করতেছেন, আল্লাহ কই পাগল এমন করে কেন, যদি বলেন আল্লাহ আমার রিজিকের দরকার, আপনি রিজিকের মালিক, আমার রিজিকটারে আপনি প্রশস্ত করে দেন, আল্লাহ আমি গুনাগার, আমি অনেক গুনাহ করে ফেলছি, আমার গুনাহটারে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ রে আমার আব্বা আম্মার কবরের আযাবগুলো মাফ করে দেন, আল্লাহ পাক খুশি হয়ে যান, আল্লাহ রে ডাকি ডাকি চাইবেন, চাওয়া নাই কিছু নাই, খালি কইতেছেন আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছু চায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই রকম জিকির কখনো করছেন, এই রকম কোন নজির কোন হাদিসে? আচ্ছা, এবার এই জিকির করতে করতে কদিন পরে আমার আবার প্রমোশন হয়েছে, এবার ছাত তলায়, এই তলার নাম কি, হাকিকত, হাকিকত, হাকিকতে উঠে গেছি, এবার এবার এটারও অর্ধেক করতে হবে, অর্ধেক কেমনে করবেন, হো হা হো হা হো হা, আল্লাহরে অর্ধেক করছেন, মানে আল্লাহর প্রথম অংশ বাদ দিয়ে লাস্টের যে আল্লাহ হু আছে না, হুটা রাখছেন, আগেরটা কাটি ফেলছেন, কাটি এবার হু হা হু হা, তারপরে দেখবেন এর সাথে এবার অনেক রকমের গান গায় আর হু হা করে, এই হুহার জিকির হলো একবারে উপরের তলার জিকির। এই যে জিকিরের নমুনা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা যদি করেন আমরাও করবো, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই অমুক বুজুর্গ করছেন, অমুকে করছেন, তমুকে করছেন, এগুলো করলে ভালো আলহামদুলিল্লাহ, উনি করছেন অসুবিধা নেই, উনি করছেন এটা উনি জানে, আমি করবো না, কারণ আল্লাহ পাক আমাকে সরাসরি বলে দিচ্ছেন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে, قل ان كنتم تحبون الله فاتبعوني, যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহর ইবাদত করতে চাও, তাহলে আমার নবীর ইত্তেবা করো, যদি নবীর এত্তেবা করতে পারো, ইউহিব্বে কুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে মহব্বত করবেন, তাহলে আমার আল্লাহর মহব্বত পাইতে হইলে আমার নবীর এত্তেবা করতে হবে। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, আমার গুনাহ মাফ পাইতে হইলে আমার নবীর সুন্নতের এত্তেবা করতে হবে। তাহলে সমস্ত ইবাদতের ক্ষেত্রে কদম বকদম নবী সাল্লাল্লাহু আলাইহি কে অনুসরণ করতে হবে। আচ্ছা, এখন আপনাদের প্রতি একটা প্রশ্ন, প্রশ্নটা হইল, যদি নবীর মতো সব করতে হয়, যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো আমল করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো জিকির করতে হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো দরুদ পড়তে হয়, ও মিয়া সাহেব, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, তুমি 11টা বিয়ে করো না কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিমানে করে হজে যায় নাই, তুমি বিমানে করে হজে যাও কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম মাইকে ওয়াজ করেন নাই, তুমি এরকম মাইকে ওয়াজ করো কেন? আল্লাহ রসুলের যুগে বুখারী ছিল না, মুসলিম ছিল না, তুমি বুখারী পড়ো কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় কোরআনে কারিমের মধ্যে জের জবর নুকতা হরকত এগুলা ছিল না, তুমি হরকতওয়ালা কোরআন পড়ো কেন? কি বলেন, প্রশ্ন না? এই প্রশ্নের জবাব জানতে হলে দুটা সূত্র জানতে হবে। প্রথম সূত্র হইল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের সাথে সম্পর্ক হলো ইবাদতের, ইবাদতের উপকরণ নয়, উপকরণ দুটা ভিন্ন জিনিস, দুটারে এক তালগোল পাকানো যাবে না, একটার নাম ইবাদত আরেকটা ইবাদতের। ইবাদতটা করতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরাম যেভাবে করছেন সেইভাবে, কিন্তু ইবাদতের উপকরণটা যুগের আলোকে যুগের প্রেক্ষাপটে বিভিন্ন রকমের হইতে পারে। যেমন এই মাইক এটা ইবাদত না, এটা ইবাদতের উপকরণ, এই প্যান্ডেল ইবাদত না, ইবাদতের উপকরণ, এই লাইট ইবাদত না, ইবাদতের উপকরণ, মসজিদের টাইলস গুলা, মসজিদের এসি, মসজিদের প্যান, এগুলো ইবাদতের উপকরণ, এগুলো ইবাদত না, বিমানে যাওয়া আসা এটা ইবাদতের উপকরণ, বিমানটা ইবাদত না। কোরআনে কারিমের আয়াতের মধ্যে নুকতা লাগানো, হরকত লাগানো, এগুলো কোরআনে কারিমকে বোঝার জন্য, কোরআনে কারিম তেলাওয়াতের জন্য উপকরণ। বুখারী মুসলিম সংকলন করা, এগুলো হাদিস জানার জন্য, বোঝার জন্য, দিন বোঝার জন্য দিনের উপকরণ। মাদ্রাসা প্রতিষ্ঠা করা দিনের উপকরণ, এগুলো সব ইবাদতের উপকরণ, ইবাদতের উপকরণ যুগের প্রেক্ষাপটে নতুন নতুন হবে। কিন্তু কাঁচা মসজিদ থাকাকালীন জুমার নামাজ দুই রাকাত, এসি মসজিদ হইলে না জুমার নামাজ তিন রাকাত করা যাবে না। যদি ইমাম সাহেব বলে শুনেন এতদিন টিনের মসজিদ ছিল, কাঁচা মসজিদ ছিল, জুমার নামাজ পড়ছেন দুই রাকাত, এখন হয়েছে এসিওয়ালা মসজিদ, এখন আর দুই রাকাত পড়লে চলবে না, এখন জুমার নামাজ চার রাকাত পড়া যাবে? কেন নামাজ এরা পড়ব, খারাপ কাজ করবো নাকি? নামাজ পড়লে অসুবিধা আছে? আরে মিয়া, নামাজ পড়লে কি গুনাহ হয়? তাহলে জুমার নামাজ চার রাকাত পড়বো, অসুবিধা কি? পড়া যাবে? জুমার নামাজ চার রাকাত পড়লে আমও যাইব, সালাও যাইব, ইমানও যাইব, আমলও যাইব, জাহান নামে যাইতে হইব, নামাজ পড়িও জাহান নামে যাওয়া লাগবে। তাহলে মসজিদ উন্নত হইতে পারে কিন্তু এবাদতে কোনো পরিবর্তন নাই। এবাদতের সাথে সম্পর্ক সুন্নত বেদাতের, এবাদতের উপকরণের সাথে নয়। আচ্ছা, এবার আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11টা বিয়ে করছেন, তুমি করো না কেন মিয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত রকমের কার্যক্রম করতেন সমস্ত কার্যক্রমকে তিন ভাগে ভাগ করা হয়। কয়টা জি প্রশ্ন উত্তর আছে না? আচ্ছা, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত ইবাদত করতেন তিন ধরনের ইবাদত, কয় রকমের কাজ? তিন রকমের কাজ। এক ধরনের কাজ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তি জীবনের সাথে, ব্যক্তির সাথে সম্পৃক্ত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কিছু খাইতে পছন্দ করতেন, অনেক কিছু খাইতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিগত পছন্দ অপছন্দের অনেক বিষয় ছিল, এগুলো কি উম্মতের জন্য অনুকরণ করতে হবে কিনা বলেন দেখি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা খাইতেন আপনিও তা তা খাইবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা যা খাইতেন না আপনিও খাবেন না, এটা করতে হবে কিনা? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আপনার মতো এরকম ডাল খায় নাই, এরকম যে খাবার বাংলাদেশে খান এগুলা খাইছে না? গাইবান্ধার যে খানা খান এই খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইছে? তা আপনারা যে খান এটা সুন্নতের বিপরীত হইতেছে না, কি বলেন? এইটা প্রত্যেক অঞ্চলের সাথে, প্রত্যেক দেশের সাথে আলাদা আলাদা। যার দেশে যেটা আছে সেটা তার ব্যক্তিগত রুচির আলোকে হালাল জিনিস খাবে, এটাতে সুন্নত আর বেদাতের কোনো সম্পর্ক। যদি কোন জায়গায় মিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই আমাদের মতো ফলাও, এই যে আমরা সাদা মুরগি খাই লাল মুরগি খাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো খাইছেন, তো এগুলো খাওয়া বেদাত না, কি বলেন? এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর ইবাদত করেছেন, ওই ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে করা হলো সুন্নত আর বেদাত, মানে ইবাদতগুলো সেম হুবহু হইতে হবে। আরেকটা হলো কিছু বিষয় আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস করে দিয়েছেন, যেমন ১১টি বিয়ে করা আমাদের জন্য আল্লাহ পাক সর্বোচ্চ সীমা রাখছেন। কয়জন আপনারা কয়জন করছেন? সাতজন হলে একজন করছেন কেন? আজকে তো বাবিরা বাড়িতে যাই কবে যে কোন হুজুর আইছে আজকে সবগুলা মানে খারাপ বানাই দিয়ে গেছে, সাতটা বিয়ে করার কথা শিখাই দিয়ে গেছে না, একটাই করতে হবে। যদি সাতটা ইনসাফ করা না যায়, আমাদের ইনসাফ করার মতো সামর্থ্য নাই, এই জন্য আমরা একটাই করব, ঠিক আছে না? জি, কেউ আবার বেশি বাড়াইয়েন না, ওইদিকে বেশি করতে যাইয়েন না। তো আল্লাহ পাক আমাদের জন্য চারটা পর্যন্ত অনুমতি দিয়েছেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই সীমানাটা তুলে দিয়েছেন। তুলে দিয়ে আল্লাহ পাক বলছেন খালিসাতাল্লাকা মিন দুনিল মুমিনিন, এটা অন্য মুমিনদের জন্য নয়, এটা শুধু আপনার জন্য খালিস। সুবহানাল্লাহ, এটা আপনার জন্য খাস। এই আয়াতে কারিমার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১১টা বিয়ে করছে, উম্মত ১১টা বিয়ে করতে রসুন খাওয়া দুর্গন্ধযুক্ত জিনিস খাওয়া হারাম ছিল, আমাদের জন্য এগুলা হারাম নয়। নবী সাল্লামের জন্য মোহর বাধ্যতামূলক ছিল না, মোহর ছাড়াও বিয়ে করা জায়েজ ছিল, আমাদের জন্য মোহর বাধ্যতামূলক। এরকম অনেকগুলো বিধান আছে যেগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাস। এই জন্য আমার ভাইয়েরা আমি আর আলোচনা দীর্ঘায়িত করবো না, সব কিছু প্রশ্ন উত্তর আছে। তো সংক্ষিপ্ত পরিশেষে মূল কথা হলো আমরা শেরেক মুক্ত তাওহিদি ইমান গড়ব, বেদাত মুক্ত সুন্নতি আমল গড়ব। আমল যা করি কম করি বেশি করি, আমলটা হইতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের আলোকে। বেদাতের সাথে কোনো আমল করা যাবে না, আর শিরক থেকে সবসময় দূরে থাকতে হবে, আল্লাহর তাওহীদের উপরে থাকতে হবে, যাতে ইমানটা বিশুদ্ধ ইমান লয়ে আমরা কবরে যেতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শিরক মুক্ত তাওহীদি ইমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল নসিব করুন। আমিনও কয় না, আল্লাহ পাক এই বাইতুল হক জামে মসজিদ কে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন, কিয়ামত পর্যন্ত এই মসজিদ কে দায়েম ও কায়েম রাখেন, এই মসজিদের মাধ্যমে তাওহীদের প্রচার সুন্নতের প্রচার প্রসারের তৌফিক দিন, শিরক এবং বেদাত দূরীভূত করার জন্য এই মসজিদ কে আল্লাহ পাক মার্কাজ হিসাবে কবুল ও মঞ্জুর করে নিন, এই এলাকার সকল ভাই বোন কে আল্লাহ পাক কবুল করে নিন, সবাইকে বিশুদ্ধ ইমান নসিব করুন, এই এলাকার সকল ভাই বোনকে সুন্নতকে কামড়ে ধরার শক্ত করে ধরার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন। আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।